সঙ্গে আমি অনিপুরি সাহেবকে মূল্যবান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بالها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام شردي سبابتي صاحب হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুদী সমাজ ও পর্দার আড়ালে বসা আমার মা বোনেরা, আজকের এই মুবারক তাফসীরুল কুরআন এর অনুষ্ঠানের আয়োজনের বিশেষ উদ্দেশ্য মা বোনেরা, বিশেষভাবে মা বোনদেরকে দাওয়াত করা হয়েছে, ব্যাপকভাবে মা বোনেরা অংশগ্রহণ করেছেন, এই জন্য মা বোনদের সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ কুরআনে দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে দিয়েছেন, তন্মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর অর্থ এই নয় যে মেয়ে লোকের সম্পর্কে যে সমস্ত আয়াত এবং যে সমস্ত হাদিস আছে এইগুলি পুরুষদের জানার বোঝার দরকার নাই তা নয়, বরং মেয়েলুক সংক্রান্ত আয়াতগুলি এবং হাদিসগুলি পুরুষদের আরো বেশি জানা দরকার। কারণ পরিবারে, সমাজে, সংসারে মেয়েলুক আলাদা বাস করে না আর পুরুষ আলাদা বাস করে না, বিশেষ করে পারিবারিক জীবনে। একটা মেয়ে লোক এবং একটা পুরুষের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমেই পারিবারিক জীবন শুরু হয়। কাজেই যেমন ভাবে পুরুষকে বাদ দিয়া কোনো পরিবার গঠন হতে পারে না, তেমনি ভাবে মেয়েদেরকে বাদ দিয়াও কোনো পরিবার গঠন হতে পারে। কাজেই নারী পুরুষ মিলেই যেহেতু পরিবার, আর পরিবার ভালো হলেই সমাজ ভালো হয়, সমাজ ভালো হলেই দেশ ভালো হয়, দেশ ভালো হলেই দুনিয়া ভালো হয়, দুনিয়া ভালো হলে আখেরাত ভালো হয়। ভালো আখেরাত চাইলে ভালো দুনিয়া গড়া দরকার, ভালো দুনিয়া গড়তে চাইলে ভালো দেশ গড়া দরকার, ভালো দেশ গড়তে চাইলে ভালো সমাজ গড়া দরকার, ভালো সমাজ গড়তে চাইলে ভালো পরিবার গড়া দরকার, আর পরিবার ভালো গড়তে চাইলে যেমন ভাবে পুরুষের ভালো হওয়া দরকার, তেমনি ভাবে নারীদেরও ভালো হওয়া দরকার। এই জন্য নারীদের সংক্রান্ত আয়াতগুলির তফসির এবং হাদিসগুলির ব্যাখ্যা মেয়েদের যতটুকু বোঝা দরকার পুরুষদের তারও চেয়ে বেশি বোঝা দরকার। একটা পুরুষ যদি তার স্ত্রীকে কোরআন হাদিস মতে চলতে দেয় না, ওই স্ত্রীর চলার ইচ্ছা থাকলেও চলতে পারে না। কোন বাবা যদি তার মেয়েকে কোরআন হাদিস মতে চলতে দেয় না, তাহলে সেই মেয়ে কোরআন হাদিস মতে চলার ইচ্ছা থাকলেও চলতে পারে না। আমরা যদি চাই আমাদের মা বোনেরা কোরআন হাদিস মতে চলুক, তাহলে কোরআন হাদিস মতে মেয়েদের চলার ব্যবস্থা আমাদের জানতে হবে এবং আমাদের মা বোনদেরকে সেই ব্যবস্থা করে দিতে হবে। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন একায়েতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা। অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা নিজেরাও ওই আগুন থেকে বাঁচার পথে চলো, তোমাদের স্ত্রীদেরকেও বাঁচার পথে চালাও, তোমাদের সন্তানদেরকেও বাঁচার পথে চালাও ওই আগুন থেকে, যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে। নিজেও বাঁচো, বিবিও বাঁচাও, বাচ্চাও বাঁচাও। কারণ পারিবারিক জীবনে আমার বিবিও আমার অধীন, পারিবারিক জীবনে আমার বাচ্চাও আমার অধীন। আমার অধীনস্থ ব্যক্তিদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইলাম কিনা, এই ব্যাপারে কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে আমাকে কড়ায় গণ্ডায় জবাবদিহি করতে হবে। এই সমাজে অনেক মুসলমান স্বামী এমন পাওয়া যায় যিনি নিজে নামাজ পড়েন কিন্তু তার স্ত্রীকে নামাজ পড়তে বাধ্য করেন না। অনেক বাবা মা এমন পাওয়া যায় যারা নিজেরা নামাজ পড়েন কিন্তু নিজেদের বাচ্চাদেরকে নামাজ পড়তে বাধ্য করেন না। কিছু বললে তারা বলেন যার যার আমল যার যার ফল, যার যার আমল যার যার ফল, যে আপনার আমল কি? আল্লাহ বলেন তুমি স্বামী হইয়া থাকলে জাহান্নাম থেকে বাঁচার পথে চলাও তোমার আমল, বিবিকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানিও তোমার আমল। যার যার আমল যার যার ফল গেল কোন? তুমি যদি মা বাবা হইয়া থাকো তাহলে জাহান্নাম থেকে বাঁচার পথে চলাও তোমার আমল, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানিও তোমার আমল। কাজেই স্বামীদের আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি ভালো পথে চললাম কিনা এবং আমার স্ত্রীকে ভালো পথে চালাইলাম কিনা, দুটোটা জবাব দিতে হবে আল্লাহর কাছে স্বামীর। মা বাবার আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমরা নিজেরা আল্লাহর পথে চললাম কিনা, এক আমাদের সন্তানদেরকে আল্লাহর পথে চালাইলাম কিনা, সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, যে মা বাবা নিজে নামাজ পড়ে সন্তানদেরকে নামাজ পড়তে বাধ্য করে না, এদের আমল ভালো? আমল ভালো? অর্ধেক আমল ভালো অর্ধেক খারাপ। নিজে নামাজ পড়ে এই আমলটা ভালো, সন্তানদেরকে নামাজই বানাইল না এই আমলটা খারাপ, এই খারাপ আমলের জন্য জাহান্নামে যেতে হবে। আমার আশ্চর্য লাগে ওই সমস্ত মা বাবার জন্য যারা নিজেরা নামাজি কিন্তু সন্তানদেরকে নামাজি বানায় না। এদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেন নামাজ পড়েন? আপনিও নামাজি, আপনার বিবিও নামাজি, আপনার ছেলেও বেনামাজি, আপনার মেয়েও বেনামাজি, আপনি আর আপনার বিবি কেন নামাজ পড়েন? যদি বলেন খামোখা পড়ি, তাহলে একটা যুক্তি আছে ছেলে মেয়েরে বেনামাজি বানাইবার, যে খামোখা কাজ যা করলাম নিজেই করলাম, সন্তানদেরকে আর বাজে কাজ করাইলাম না। কোন মা বাবা যদি বলেন আমরা নামাজ পড়ি খামোখা, তাহলে সন্তানকে বেনামাজি বানানোর যুক্তি আছে। আর যদি বলেন যে না আমরা নামাজ পড়ি খামোখা না, তাহলে বলতে হবে আপনি কেন নামাজ পড়ে। যদি বলেন আমি নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাহলে এবার আপনাকে বলতে হবে ছেলে মেয়েকে বেনামাজি বানাইলেন কোথায় পাঠাইবার জন্য? না, কথা বুঝে আসে না? তুমি নামাজ পড়ো জাহান্নাম থেকে বাঁচার জন্য, ছেলেকে বেনামাজি বানাইলে কোথায় পাঠাবার জন্য? তুমি নামাজ পড়ো জাহান্নাম থেকে বাঁচার জন্য, মেয়েকে বেনামাজি বানাইলে কোথায় পাঠাবার জন্য? নিজের কলিজার টুকরা সন্তানদেরকে কেন জাহান্নামের পথে চলতে দিলে? এই জন্য কাল হাসরের মাঠে এই মা বাবাকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে, জবাব দিতে পারবে না জাহান্নামে যেতে হবে। বুঝে থাকলে এবার বলেন, সন্তানদের ওয়াজ শুধু সন্তানেরা শুনলে হবে না মা বাবা আগে শুনতে হবে? মেয়ে লোকের ওয়াজ শুধু মেয়ে লোকেরা শুনতে হবে না পুরুষেরা আরো বেশি শুনতে হবে? পুরুষ যদি মেয়ে লোকদেরকে জাহান্নাম থেকে চলার ব্যবস্থা দেয় না, মেয়ে লোকের সাধ্য নাই জাহান্নাম থেকে বাঁচার পথে চলার। এই জন্য মেয়ে লোক সম্পর্কে যত আয়াত যত তফসির যত হাদিস যত বিশ্লেষণ আছে, এই সবগুলি মেয়ে লোকদের শোনা যত দরকার, পুরুষদেরকে এইগুলি বোঝা এর চেয়ে আরো বেশি দরকার। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, অন্য আয়াতে বলছেন আরো দুইটা শর্ত, আমল যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, এই চার কাজ, কোনো মুমিনে যদি চারটা কাজ করে, কোন মানুষ যদি চারটা কাজ করে, এক নম্বর সে মুমিন হয়, দুই নম্বর আমল ভালো করে, তিন নম্বর সহি নিয়তে করে, চার নম্বর নবীর তরিকা মতে করে। আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, পরকালে আল্লাহর কাছে এই চার কাজ করনেওয়ালাদের পুরস্কার অর্থাৎ জান্নাত গ্যারান্টি যুক্ত হয়ে থাকবে। কত কাজের দ্বারা জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়? ইমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা, সাতটা শব্দ তো আপনারা আমি কয়েকবার জপলেও আপনাদের মুখস্থ হয়ে যাবে। ইমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা, চার কাজ মানুষের জন্য জান্নাতের গ্যারান্টি। ইমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। ইমান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত বিধি নিষেধ, যত নিয়ম নীতি, যত কথা নাজিল করেছেন সবগুলিকে সত্য বলে বিশ্বাস করার নাম ইমান। বর্তমান সমাজের মুসলমানদের ইমানের ডেফিনেশনও আবার নতুন ভাবে বোঝা দরকার। হ্যাঁ অবশ্যই, কারণ এই সমাজে আমি দেখেছি লক্ষ লক্ষ মুসলমান আছে যারা, যাদের কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে যাদের আপত্তি আছে। কোরআনের বিধানগুলি কার? কোন মানুষের না, আল্লাহ। আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি করার নাম ইমান, না সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান, সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান। আপত্তি থাকলে ইমান রইল কোথায়? এই জন্য বলেছি মুসলমানদের ইমানের ডেফিনেশন আবার নতুন ভাবে বোঝা দরকার। যেমন একটা আয়াতের কথা বলি, আল্লাহ বলেন সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, অর্থাৎ হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা যার যার ঘরে থাকো, কই থাকো, যার যার ঘরে থাকো, ঘরে ঘরে নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো। এখন যদি কেউ বলে পুরুষ যেখানে সেখানে ঘোরাফেরা করবে আর নারীরা ঘরে থাকবে কেন, ঘর কি নারীদের জেলখানা? এই প্রশ্ন করার নাম হইল ইমান। ইমান আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। এই জন্য বলছি মুসলমানদের ইমানের ডেফিনেশন নতুন ভাবে বোঝা দরকার। এরকম প্রশ্ন যাদের মনে জায়গা পাইছে, পুরুষ যখন তখন যেখানে সেখানে চলাফেরা করতে পারবে, নারী কেন বসবাসের ঘরে থাকবে? বলেন তো কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন? সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বললে আল্লাহ বলেন মুসলমানের নারী ঘরে থাকো, মুসলমানের নারী ঘরে থাকো, মুসলমানের নারী ঘরে থাকো। কেন করে? গড় নারীদের জেলখানা নয়, গড় বসবাসের গড় নারীদের বন্দিশালা নয়। নারীদেরকে আল্লাহ ঘরে থাকতে বলেছেন দুই কারণে। কত কারণে? দুই কারণে। একটা হলো নারীদের কর্মশালা ঘর, কর্মশালা বন্দিশালা না, নারীদের কর্মস্থল হলো বসবাসের ঘর, পুরুষের কর্মস্থল বসবাসের ঘরের বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে এমন কতগুলি কাজের যোগ্যতা দিয়া সৃষ্টি করেছেন যেই কাজগুলি নারীদের করার যোগ্যতাই নাই, আর নারীদেরকে এমন কিছু কাজের যোগ্যতা দিয়া সৃষ্টি করেছেন যেইগুলি করার যোগ্যতা কোনো পুরুষের নাই। নারী আর পুরুষ শুধু নামের ব্যবধান নয়, পুরুষের যোগ্যতা আলাদা, নারীর যোগ্যতা আলাদা, পুরুষের কাজ আলাদা, নারীদের কাজ আলাদা, পুরুষের কর্মস্থল আলাদা, নারীদের কর্মস্থল আলাদা। খুব সহজ একটা উদাহরণ শুনেন, পুরুষের জন্য বিধান হল পাঁচ বেলার নামাজ রেগুলার, শরীয়ত সম্মত কোনো কারণ না থাকলে, উজর আপত্তি না থাকলে পাঁচ বেলার নামাজ প্রতিদিন মসজিদে গিয়া জমাতের সাথে পড়তে হবে। এই বিধান কাদের জন্য? পুরুষদের। নারীদের জন্য এই বিধান নাই কেন? প্রতিদিন মসজিদে গিয়া নামাজ পড়বে দূরের কথা, প্রতিদিন ঘরে বসে বসে নামাজ পড়াও তার নিয়ম নাই। তিন সপ্তাহ যদি নামাজ পড়ে ঘরে বসে বসে, এক সপ্তাহ নামাজ পড়া তার নিষেধ, নামাজ পড়লে গুনাহ। নারীদের কি মাসে এমন একটা সপ্তাহ আছে যে সপ্তাহে নামাজ পড়া গুনাহ? যেই সময় নারীদের নামাজ পড়া গুনাহ সেই সময় মসজিদে ঢুকা সওয়াব না গুনাহ? বলো, মসজিদে আসা যাওয়ার ডিউটি তোমার রেগুলার কিভাবে হবে? সৃষ্টিগত ভাবে তোমার মসজিদে আসা যাওয়ার যোগ্যতাই নেই। বলেন, নারীদের কি রেগুলার মসজিদে আসার যোগ্যতা আছে? যোগ্যতাই নেই। এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, পুরুষকে আল্লাহ আলাদা কাজের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, আলাদা দায়িত্ব দিয়েছেন, আলাদা কর্মস্থল দিয়েছেন। নারীদের যোগ্যতা আলাদা, কাজ আলাদা, কর্মস্থল আলাদা। নারীদেরকে আল্লাহ যে সমস্ত আলাদা দায়িত্ব দিয়েছেন এর মধ্যে একটা হল প্রতি মাসে মাসে প্রায় এক সপ্তাহ সময়ের মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। প্রতি মাসের চার ভাগের এক ভাগ সময় এই যে একটা ঝামেলা, এই ডিউটিটা আল্লাহ দুনিয়ার কোন পুরুষের জীবনে দেননি, এক চেচিয়া ভাবে নারীদের জীবনে দিয়েছে। দুই নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে নারীদেরকে দিয়েছে। তিন নম্বর, প্রতিটি সন্তান প্রসব করার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে নারীদেরকে দিয়েছেন। চার নম্বর, প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার আগ পর্যন্ত এই সন্তানটাকে লালন পালন করার দায়িত্ব একতরফা ভাবে নারীকে দিয়েছে। এবার বলেন, প্রতি মাসের মাসিক ঋতুস্রাবের সময় বসবাসের গড় সুবিধা না হাট ঘাট মাঠ শহর বন্দর অফিস আদালত সুবিধা? সন্তান গর্ভে নিয়া বসবাসের ঘরে থাকা সুবিধা না মাঠে ময়দানে কাজকর্ম করা সুবিধা? সন্তান প্রসবের সময় বসবাসের গড় ভালো না অফিস আদালত ভালো? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় বসবাসের গড় সুবিধা না গাড়ির ড্রাইভিং সিট সুবিধা? এবার বলুন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসলমানের নারী গড়ে থেকো অযৌক্তিক। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসলমানের নারী ঘরে থাকো অকারণে না। কারণ আছে, কি কারণ? গড় তোমার কর্মস্থল, এটা পুরুষের কর্মস্থল নয়। পুরুষের কর্মস্থল মসজিদ, পুরুষের কর্মস্থল মাদ্রাসা, পুরুষের কর্মস্থল অফিস, পুরুষের কর্মস্থল আদালত, পুরুষের কর্মস্থল বসবাসের বাইরে গোটা জগৎ জুড়ে পুরুষের কর্মস্থল, আর বসবাসের ঘর নারীদের কর্মস্থল। এই গেল এক কারণ। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানের নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বললেন কেন? দুই নম্বর কারণ, নারীদের পর্দা রক্ষার জন্য বসবাসের ঘর সুবিধা। ঘরের বাইরে গেলে আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তিন কারণে মুসলমানের নারী বাড়ির বাইরে যাইতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখেছেন, তিন কারণে মুসলমানের নারী বাড়ির বাইরে যাইতে পারে। তিন কারণ, এর কোনো এক কারণ দেখা না দেওয়া পর্যন্ত নারীদেরকে বসবাসের ঘরে থাকতে হবে আল্লাহর বিধান, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহর এই সমস্ত বিধানে আপত্তি থাকার নাম ইমান, বিনা আপত্তিতে মেনে নেওয়ার নাম ইমান। ইমানের ডেফিনেশনটা আতলিয়া আবার যাচাই করলে কতজন টিকবে? এই জন্য বলছি মুসলমানদের ইমানের ডেফিনেশন আবার নতুন ভাবে জানা দরকার। দুই নম্বর কারণ, পর্দা রক্ষার জন্য সুবিধা, কারণ বসবাসের ঘরের বাইরে গেলে পর্দা রক্ষা কঠিন, বসবাসের ঘরের ভিতরে পর্দা রক্ষা সহজ। এই সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, নারীরা তিন কারণে বাড়ির বাইরে যাইতে পারে। কত কারণ? তিন কারণ। এক নম্বর, ব্যক্তিগত কারণ। কোন নারী অসুস্থ হইলে বসবাসের ঘরে বসে যদি চিকিৎসা না হয়, ঘর থেকে বের হয়ে যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত কারণ। কোন সম্পত্তি বেচা কিনা করলে, বেচা কিনার কাজ সম্পন্ন করতে, দলিল রেজিস্ট্রি করতে যদি ঘরের বাইরে যেতে হয় যেতে পারে, এটা তার ব্যক্তিগত কারণ। মাকে বাবাকে আপন ভাইকে আপন বোনকে দেখার জন্য যদি নিজের ঘরে বসে বসে দেখতে না পারে, যেখানে গেলে দেখতে পারে সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত কারণ। দুই নম্বর ধর্মীয় কারণ, যে নারীর উপর হজ ফরজ হয়, এই নারী বসবাসের ঘরে বসে হজ করতে পারবে না, যেখানে গেলে হজ করতে পারে সেখানে যাইতে পারবে, এটা তার ধর্মীয় কারণ। কোন নারী যদি বসবাসের ঘরে বসে মুসলমানের মতো জীবনযাপন করার শিক্ষা না পায়, যেখানে গেলে মুসলমানি জীবনযাপন শিখতে পারে, নারী ঘর থেকে বের হয়ে সেখানে যেতে পারে, এটা তার ধর্মীয় কারণ। তিন নম্বর, আর্থিক সংকট। মুসলমানের কোন নারী আর্থিক সংকটে পড়লেও যেখানে গেলে সংকট নিরসনের ব্যবস্থা হবে সেখানে যেতে পারে, এই তিন কারণে মুসলমানের নারীকে বসবাসের ঘরের বাইরে যাওয়ার পারমিশন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। ব্যক্তিগত কারণে বসবাসের ঘরের বাইরে যেতে পারো, ধর্মীয় কারণে বসবাসের ঘরের বাইরে যেতে পারো, আর্থিক সংকটে পড়লে বসবাসের ঘরের বাইরে যেতে পারো, কিন্তু যখন বাইরে যাবে আল্লাহ বলেন লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন যুগের অসভ্য নারীরা যেভাবে বেপর্দা হয়ে বাড়ির বাইরে ঘোরাফেরা চলাফেরা করত, কোন মুসলমানের নারী অসভ্য নারীদের মতো বেপর্দা হয়ে ঘরের বাইরে যেতে পারে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ ওই সমস্ত নারীদেরকে অসভ্য বলেছেন যারা বেপর্দা হয়ে ঘরের বাইরে যায়। আমরা যদি বেপর্দা হইয়া ঘরের বাইরে যাওয়াকে সভ্যতা মনে করি, তখন কোরআনের উপরে ইমান হইল? ইমান কারে গো? ইমান কি? কোরআনের কিছু কথা বিশ্বাস করার নাম না? সব কথা কোরআনের সব কথার উপর বর্তমান দুনিয়ার সব মুসলমানের বিশ্বাস আছে? এই ধরনের মুসলমান, মুসলমান দাবি করে আর আল্লাহর সব কথা বিশ্বাস করতে তার অসুবিধা হয়? পরিষ্কার আয়াতে তফসিরে হাদিসে উল্লেখ আছে, এই ধরনের মুসলমান বেঈমানদের হাতে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হওয়া ছাড়া দুনিয়াতে তাদের আর কোন পুরস্কার নাই। তো তোমাদের হাতে আমার কোরআনের বিধান লাঞ্ছিত, তোমাদেরকে করব আমার দুশ্মনদের হাতে লাঞ্ছিত। একমাত্র শাস্তিটা যে নামধারী মুসলমানের হাতে আল্লাহর বিধান লাঞ্ছিত হয়, আল্লাহ সেই নামধারী মুসলমানকে বেঈমানদের হাতে লাঞ্ছিত করেন দুনিয়ায়। এটাই তার দুনিয়ার বিচার। এখানে আল্লাহ এই কথাটা কত সুন্দর ভাবে আর একায়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা কি আল্লাহর কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না? এই অপরাধ যদি করো তোমাদেরকে দুইটা শাস্তি দেওয়া হবে, একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর একটা আখেরাতে জাহান্নামের ভয়ঙ্কর আযাব। কোন অপরাধ করলে কিভাবে শাস্তি হবে বলেন, আল্লাহ কোরআনে খুব পরিষ্কার বলেছেন না অপরিষ্কার? পরিষ্কার। আল্লাহর এক কথা বিশ্বাস হয় তোমার, আর এক কথা বিশ্বাস হয় না, দুনিয়াতে বেঈমানদের হাতে লাঞ্ছিত হইবা, পরকালে জাহান্নামে যাইবা। কাজেই সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, তিন কারণে মুসলমানের নারী বাড়ির বাইরে যাইতে পারে, ব্যক্তিগত, ধর্মীয় এবং আর্থিক সংকট। ব্যক্তিগত কারণ বুঝাইছি, ধর্মীয় কারণ বুঝাইছি, আর্থিক সংকটের সংকটের কারণটা বুঝাই। আল্লাহর বিধানে চার দল মানুষকে বিনা শ্রমে বিনা চাকুরিতে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। চার দল মানুষ চাকরি না দিয়া, ডিউটি না দিয়া, শুধু ভাতা দিয়া লালন পালন করতে হবে। কত দল? চার দল। এক নম্বর অসহায় বৃদ্ধ, যে বুড়া লোকটার শরীরে কাজ করারও ক্ষমতা নাই, জীবন যাপনের উপযোগী সম্পত্তিও নাই, রুজি করে খাওয়ানির মতো কোনো আত্মীয়ও নাই, অসহায় হইল কিনা? বিবেক কি বলে এই বুড়া লোকটা কাজ করে খাইতো না বিনা কাজে খাইতো? দিত কে? আল্লাহ বলেন সরকারে। অসহায় বৃদ্ধদেরকে বিনা ডিউটিতে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। দুই নম্বর, অসহায় শিশু, যার শরীরে এখনো কাজ করার যোগ্যতাই আসে নাই, লালন পালনের উপযোগী কোনো সম্পদ নাই, রুজি করিয়া লালন পালন করাইবার মতো কোনো আত্মীয় নাই, আপনাদের বিবেক কি বলে এই শিশু শ্রম খাটিয়া খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকার। কত নম্বর গেল? দুই নম্বর। তিন নম্বর, ওই অসহায় যুবক, যে বৃদ্ধও নয় শিশুও নয়, তবে জটিল রোগের কারণে অথবা কোনো অঙ্গহানির কারণে কাজ করার ক্ষমতা নষ্ট হইয়া গেছে, শিশুও না বুড়াও না কিন্তু কাজ করার ক্ষমতা নেই, সেও যদি অসহায় হয় সরকারের দায়িত্ব বিনা শ্রমে ভাতা দিয়া তাকে লালন পালন করা। কত নম্বর গেল? চার নম্বর, ওই যুবতী নারী, শিশুও না বৃদ্ধও না যুবতী, শরীরে কাজ করার ক্ষমতাও আছে, পুরুষের বেলায় ক্ষমতা না থাকলে, নারীর বেলায় ক্ষমতা থাকলেও যদি অসহায় হয়, নারীর গায়ে ক্ষমতা আছে বলেই তাকে শ্রম খাটানো যাবে না, নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দান করেন উপার্জনে শ্রম খাটাবার জন্য নয়, তার শরীরের রক্ত ক্যালসিয়াম ভিটামিন দিয়া গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য। নারীর এই মর্যাদা ইসলাম সারা দুনিয়াতে আর কেউ দিতে পারে না, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। ইসলামের দৃষ্টিতে এইটা হলো নারীর মর্যাদা, যে নারী তার শরীরের রক্ত দিয়া, যে নারী তার শরীরের ক্যালসিয়াম দিয়া, যে নারী তার শরীরের ভিটামিন দিয়া, পুরুষ তোমার সন্তান গর্ভে নিয়ে নিয়া সেই সন্তানের দেহ গঠন করবে। তোমার বিবেককে জিজ্ঞেস করো, এই নারীকে কোন বিবেকে তুমি উপার্জনের শ্রম খাটাতে পাঠাও? পুরুষের যেহেতু নিজের শরীরের রক্ত দিয়া, নিজের শরীরের ক্যালসিয়াম দিয়া, নিজের শরীরের ভিটামিন দিয়া গর্ভের সন্তানের দেহ গঠনের ডিউটি নাই, এই জন্য আল্লাহর পক্ষ থেকে উপার্জন করার ডিউটি পুরুষকে দেওয়া হয়েছে, আর গর্ভের সন্তানের দেহ গঠনের দায়িত্ব নারীকে দেওয়ার কারণে উপার্জনের শ্রম খাটার থেকে নারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা নারীদের প্রতি ইসলামের দেওয়া মর্যাদা, নারীদের প্রতি দেওয়া ইসলামের দেওয়া অধিকার, যা দুনিয়ার আর কেউ দিতে পারেনি, কখনো দিতে পারবে না, একমাত্র ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারবে না। এই চার দল মানুষকে বিনা শ্রমে বাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব, কিন্তু কোন দেশের সরকার যদি এই অসহায়দেরকে বাতা দেয় না, এই অসহায় নারী বাতা দেয় না, তাহলে সে নিজের বসবাসের ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে এক মুষ্টি ভাত পাবে, একটা কাপড় পাবে, জীবিকা নির্বাহ করার উপযোগী পয়সা পাবে, সেখানে গিয়ে কাজ করতে পারে, এই নারীটা স্বাভাবিক নারী না বিপদগ্রস্ত? বর্তমান মুসলমান সমাজের যত নারী চাকুরি করে পয়সা কামাই করার জন্য, এর মধ্যে কতজন বিপদগ্রস্ত? তোমার যেহেতু গর্ভের সন্তানের দেহ গঠনের ডিউটি নাই, এই জন্য রুজি করার ডিউটি তোমার? নারীর যেহেতু গর্ভের সন্তানের দেহ গঠনের ডিউটি আছে, এই জন্য নারীর রুজি করার ডিউটি নাই? পুরুষ রুজি করবে, আর পুরুষের রুজি করা সম্পদ নারী বসবাসের ঘরে বসে বসে মুখ করবে, এটা নারীকে দেওয়া ইসলামের অধিকার। নারীকে এই অধিকার ইসলাম ছাড়া আর কেউ দিতে পারে না। বুঝে থাকলে বলুন, নারীর আসল মর্যাদা এবং অধিকার কে দিয়েছে? ইসলাম। পুরুষ রুজি করবে আর নারী বসবাসের ঘরে বসে বসে পুরুষের রুজি উপভোগ করবে। তখন যদি তুমি বলো যে রুজি করলাম আমি একা খাওয়ার বেলায়, তুমি শরীকদার কেন? নারীও বলতে পারবে, তোমার সন্তান গর্ভে নিয়ে নিলাম আমি একা, তোমাকে আবার বাপ ডাকবে কেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। একা একা আমার পেটে এই সন্তান নেওয়ার পরেও যদি তোমারে বাপ ডাকতে হয়, তাহলে একা একা তুমি রুজি করলেও আমার বুক করতে হয়। বুঝে থাকলে বলেন, আল্লাহ নারীদের ডিউটি পুরুষদের ডিউটি পৃথক পৃথক ভাবে আলাদা আলাদা করে দিয়েছেন কিনা? ভিন্ন ভিন্ন দায়িত্ব, পুরুষের দায়িত্ব আলাদা, নারীর দায়িত্ব আলাদা। বুঝে থাকলে এবার বলেন, যে পুরুষ নারীর ডিউটি পালন করতে পারে না, না পারে সন্তান গর্ভে নিতে, না পারে সন্তান প্রসব করতে, না পারে সন্তানকে স্তনের দুধ পান করাতে, না আমেরিকার কোনো বেদি ভারে সন্তান গর্ভ নিতে পারে, প্রসব করতে পারে, স্তনের দুধ খাওয়াইতে পারে, পারে না। নারীর ডিউটি নিজে নিতে পারলো না, রুজি করার ডিউটিটা আসিল মুটে তার, এটাও দিয়া দিল নারী রে, এ দিন নাই চাইছে গুড়ার গাছ কাটতনি, এই বেটা তুই বেটি রামও করতে পারস না, তোর খামো বেটি দিয়া করাস, তুই এই সব দিন নাই গুড়ার গাছ কাটতেনি। আর যে বেটি নিজের খাম খানো বেটারে দিতে পারে না, বেটার খামো মাথা ফাটিয়া লয়, তাইয়া হল মন বুকা দূরে কইসা নামাজের আগে, আল্লাহ রসুলে ফরমাইছেন বেটিন বুকা, যদি বেয়া হল নির্জাত না হইতো, নিজের একটা দায়িত্ব যে পুরুষে দিতে পারে না, সেই পুরুষের পূর্ণ দায়িত্ব মাথা পাতিয়া নেয় কেন বেয়া হল নির্জাত না হইলে? রসুলের ভাষায় কইছেন, না কিসাতুল আকল, আর বাংলা ভাষায় কয় অবলা নারী, আর আমরা সিলেটি ভাষায় কয় বিয়া হল নির্জাত, বিয়া হল নির্জাত। ১৯ নম্বর আয়াতের তফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তিন কারণে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে। এক নম্বর ব্যক্তিগত কারণ, দুই নম্বর ধর্মীয় কারণ, তিন নম্বর আর্থিক সংকট। এই তিন কারণে যখন কোন মুসলমানের নারী বাড়ির বাইরে যাবে, আল্লাহ বলেন লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন যুগের অসভ্য নারীদের মতো বেপর্দা হয় কোন মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে না। যে নারী বেপর্দা হয়ে বাড়ির বাইরে যায়, আল্লাহ সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেন এই নারী সাধারণ অসভ্য বর্বর নয়, প্রাচীন যুগের অসভ্য বর্বর। এই আয়াতের উপরে বর্তমান সমাজের কতজন মুসলমানের ইমান আছে? ইমান কোন জিনিসের নাম? এই জন্য বলছিলাম যে মুসলমানের আবার নতুন ভাবে ইমানের ডেফিনেশন বোঝা দরকার। কোরআনের কিছু কথা বিশ্বাস করার নাম ইমান? কিছু কথা না সব কথা? যারা কোরআনের অনেক কথাই বিশ্বাস করে, এক দুইটা শুধু বিশ্বাস করতে পারে না, এদের ইমানটা কি পরিমাণ থাকে এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শোনেন। হযরত শেখ বাগা রহমতুল্লাহি আলাইহি বসির আহমদ করে নাম আছিল, আমার সমান বা আমার চেয়ে বয়স যাদের বেশি তারা তাদের জানা থাকার কথা, চিনার কথা। বহুত বড় বুজুর্গ ছিল, বহুত বড় বুজুর্গ ছিল। ইনি এক সময় এক ওয়াজে যাওয়ার সময় রাস্তায় আসরের নামাজের সময় হয়ে গেল, এক মসজিদে নামাজ পড়ার জন্য উঠল। আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের মসজিদগুলিতে নমাজের সুরাকের এক মসলা মশাইল জানে এইরকম লোক তালাশ করিয়া ইমামরা কয় না, এমন লোক তালাশ করিয়া ইমামরা কয় যাতে ছ মাস ন মাস বাকি ফালাইয়া রাখলেও বেতন না দিলেও চলে। আর বেটায় মনে মনে গনে যেমন নুন ভানি তেমন খামজানি। এই ধরনের একজন ইমাম ছিল মসজিদে, এত বড় বুজুর্গ নমাজে আসছেন। মসজিদের ইমাম সাহেবদের অধিকার হইল, যত বড় বুজুর্গ আপনি আসেন আমি মসজিদের ইমাম, আমার অনুমতি ছাড়া আপনি ইমামতি করতে পারবেন না, এটা ইমামের অধিকার। কিন্তু ইমাম সাহেবের আদব হইল, তোমার চেয়ে বড় আলিম যদি আসেন, তোমার চেয়ে বড় বুজুর্গ যদি আসেন, তাইলে অন্য কেউ বলার আগে তুমি তাকে বলো নামাজ পড়াইবার জন্য, এটা আদব। একটা হইল অধিকার আর একটা হইল বেশ কম বুঝলামি দেখো গা। বেচারা তো রাখছেই তারা এইরকম ছ মাস ন মাস পর্যন্ত ২০০ ৩০০ ৪০০ ৫০০ টাকা বেতন, ছ মাস ন মাস পর্যন্ত আনা দিলেও বেটা যাইতো না। বেটা ওইরকম ওই আদব জানে না, অধিকারও জানে না, বাগের শেষ নমাজ পড়ার লাগে হইল না, নিজেই নমাজ পড়ে। নমাজের শেষে সালাম ফিরানির আগে সৌ সেজদা দিল, বাগার শেখ সাহেবের সালাম ফিরে গেলা, তুমি সৌ সেজদা দেওয়ার মতো কোন ভুল করছো, এরকম তো আমার কাছে ধরা হলো না, তুমি সৌ সেজদা কি তার লাগিয়ে দিলাই ফৌজুর ইখান জিগাই না জানো, সরমের ব্যাপার। ই কথা খান জিগাই না জানো, এটা সরমের ব্যাপার বলে আরে বেটা সরমের ব্যাপার তো সৌ সেজদা না, সৌ সেজদা হয় নমাজের কোন আজিব যদি অনিচ্ছা বশত ছুটিয়া যায় তখন সৌ সেজদা, সরমের ব্যাপার কি তা কস, তুই খোয়া লাগবো কি তার লাগি সৌ সেজদা দিলে। হয় না হুজুর সামান্য ব্যাপার, আপনি যখন স্যার স্যার ওই না খোয়াও লাগবতে হুনুক, আমি সেজদা দেখলাম সময় তোরা একটু বায়ু ছুটি গেছে। ক্যাবলামুখী হইয়া দাঁড়াইল, নিয়ত বানল, সুবহানাকা ভরল, আউযুবিল্লাহ ভরল, বিসমিল্লাহ ভরল, আলহামদু ভরল, আলামতারা ভরল, রুকু করল, সেজদা করল, বইল, আত্তাহিয়াত পড়ল, দুরূদ শরীফ পড়ল, একটা তো বল নাই, খালি এখান একটু বায়ু ছুটি গেছে। এই বেটার নমাজের যে দশা, যে মুসলমানে তিসপাড়া কোরআন সারা বিশ্বাস করে, সুরায় হাজাবের ৩৩ নম্বর আয়াত বিশ্বাস করে না, এই বেটার ইমানেরও একই দশা। এখন বলেন হাসার কথা বলেছি না বুজার কথা বলেছি? সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ মুসলমানের নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন দুই কারণে, একটা হইল নারীদের ডিউটি বসবাসের ঘরে, আর দুই নম্বর হইল পর্দা রক্ষা সহজ। কারণ নারীদের ঘরের বাইরে গেলে পর্দার সিস্টেমে একটা, আর ঘরের ভিতরে হইল পর্দার সিস্টেম আর একটা। ঘরের বাইরের পর্দার সিস্টেম কি আল্লাহ বলেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن. হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানের নারীদেরকে বলে দিন, এরা যখন রাস্তায় চলে দৃষ্টি যেন নিচের দিকে রাখে, আর এদের শরীরের সুন্দর যেন প্রকাশ না করে। মেয়েলুক মুসলমানের নারী রাস্তায় চলার সময় শরীরের সুন্দর প্রকাশ করত না ডাকিয়া চলত? আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন মুসলমানের নারী রাস্তায় চলার সময় শরীরের সুন্দর ঢাকিয়া চলতে হবে। এখন মুসলমানের বিবেক যাচাই করবো, অতখানি ইমান যাচাই করছিল মুসলমানের ইমান, কতজন মুসলমানের ইমান কতখান আছে, ওখান যাচাই করুকা কতজন মুসলমানের বিবেক কতখান আছে। আল্লাহ বলেছেন মুসলমানের নারী রাস্তায় চলার সময় শরীরের সুন্দর ঢাকিয়া রাখবে। মাথার চুল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর বলেন? মুখ বেশি সুন্দর, বুঝি শুনি কইছেন না? না বুঝিয়া। মাথা বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? হাত বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? ফাউ বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? কম সুন্দর চুল ডাকলো বুরকা দিয়া, কম সুন্দর মাথা ডাকলো বুরকা দিয়া, কম সুন্দর আট ডাকলো বুরকা দিয়া, কম সুন্দর ফাউ ডাকলো বুরকা দিয়া, বেশি সুন্দর মুখ দিল খুলিয়া, বিবেক গেল কোথা? এই কথাটা মুফাসসিরিনে কেরাম এমন একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। তিনি বলছেন তুমি যদি একটা মেয়েরে বিয়া করার লাগি প্রস্তাব দাও, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন যে মেয়েটারে বিয়া করার প্রস্তাব দিছ, পারলে এই মেয়েটারে দেখো তোমার চয়েস হইনি। বিয়ার আগে মেয়ে চয়েস করার লাগি দেখা যায়, তুমি গেলায় বউ দেখাত, বেটি এখন আমার চুল দেখিলাও, আমার মাথা দেখিলাও, আমার আঁত দেখিলাও, আমার ফাউ দেখিলাও, মুখ দেখাইতাম না, বিয়া করবাইনি কও। আসলে আপনারা কেন এমন খেউ যে মেয়েরে বিয়ার প্রস্তাব দিয়েছি বেটিয়ে আগদের আগে আপনার চুল দেখাইতে রাজি, ট্যাং দেখাইতে রাজি, মুখ দেখাইতে রাজি না, বিয়া করবানি? কিতা বোঝা গেল কোনটা বেশি সুন্দর? বেশি সুন্দর তা ওই দেখাইতে না, তোর ঠ্যাং দেখি আমার লাভ কিতা? তাইলে ঠ্যাং ওই ঠ্যাং যদি ডাকলাই বুরকা দিয়া, মুখ ওই যদি উদাম করিয়ে দিলাই বুরকা দিয়া ঠ্যাং ডাকিয়া তোমার লাভ কিতা? বুঝবার লাগে দলিল লাগে না সাধারণ বিবেক থাকলেও বোঝা যায়? ইটা বোঝার লাগে তো দলিল লাগে না, এটা বিবেক থাকলেও বোঝা যায়। তোমার বিবেক রেজি গাও, বেটির ঠ্যাং বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? তুমি যে বুরকা বানাই দিছো ঠ্যাং ডাকবার লাগে, মুখ ডাক তো খে। একটা মশলা কিতাব আছে, বেটিনটার তিন অঙ্গ খোলা রাখা যায়, মুখ, চেহারা, হাতের পাঞ্জা, পায়ের ভাতা। মেয়ে লোকের তিন অঙ্গ খোলা রাখা জায়েজ, মুখমন্ডল, হাতের পাতা, হাতের পাঞ্জা, পায়ের পাতা। এটা কিতাবের আদাখান কথা, বাকি আদাখান হয় না। বাকি আদাখান হইল বেটার সামনে নাই, নমাজও নমাজও নমাজও। বেটির শরীরের তিন অঙ্গ খোলা রাখা যায় বেটার সামনে না নমাজ, ওই আধা খান লুকাইয়া বাকি আধা খান হয়, কারণ মুল্লায় বেটির মুখ দেখতো চায়। কিতাবের কথা, আধা খান লুকায় কোন মুল্লায়? যে মুল্লায় বেটির মুখ দেখতো চায়। কথা বুঝলেন না আপনারা আমার? কিতাবের কথা, আধা খান লুকায় কোন মুল্লায়? যে মুল্লায় বেটির। ক্লিয়ার হয়েছে নি কথা? বেটির তিন অঙ্গ খোলা রাখা যায় বেটার সামনে না নমাজ, নমাজ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن. হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান নারীদেরকে বলুন এরা যখন রাস্তায় বের হয় তখন শরীরের সুন্দর যেন পুরুষের সামনে প্রকাশ না করে। এবার বলেন, শরীরের সুন্দর যদি রাস্তার পুরুষের সামনে প্রকাশ না করতে হয় তাহলে কোন কোন জায়গা ডাকতে হবে? খালি মুখ, সমস্ত শরীর? তাহলে রাস্তার পর্দা করাটা খুব সহজ হইল না, অনেক কঠিন? সমস্ত শরীর ডাকিয়ে রাস্তা চলা সহজ না কঠিন? কঠিন। কিন্তু গড়ের ভিতরে পর্দা করা এত কঠিন নয়। আপনারা কি কথায় কথায় হারাইয়া গেলেন? সুরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুসলমানের নারীরা গড় থাকো কত কারণে? দুই কারণে। এক নম্বর, তোমার ডিউটি গড়ের ভিতরে, পুরুষের ডিউটি গড়ের ভিতরে, পুরুষের ডিউটি গড়ের বাইরে। দুই নম্বর, রাস্তায় পর্দা রক্ষা করা খুব কঠিন, গড়ের ভিতরে পর্দা রক্ষা করা সহজ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো। তখন হৌকা কত কারণে? বেঠিন গড় থাকতো কত কারণে? দুই কারণে। এক নম্বর, গড়ের ভিতরে তোমার ডিউটি, দুই নম্বর, পর্দা রক্ষা গড়ের ভিতরে সহজ। কিভাবে সহজ এখন শুনেন। গড়ের ভিতরে বুরখা লাগানোর দরকার নেই, রাস্তার বাড়িলে বুরখা লাগাইতো, গড়ের ভিতরে বুরখা লাগানোর দরকার নাই। গড়ের ভিতরে তোমার মুখ খোলা রাখিয়া ঘরের ভিতরে চলাফেরা করতে পারো, হাত খোলা রাখিয়া ঘরের ভিতরে চলাফেরা করতে পারো, দরকার হইলে মাথা খুলিয়াও ঘরের ভিতরে চলাফেরা করতে পারো, দরকার হইলে চুল খুলিয়াও ঘরের ভিতরে চলাফেরা করতে পারো, দরকার হইলে পাও খুলিয়াও ঘরের ভিতরে চলাফেরা করতে পারো। সুতরাং ঘরের ভিতরে বসবাস করলে পর্দা রক্ষা করা সহজ। কিন্তু আমাদের বর্তমান সমাজের মুসলমান মা বোনদের, মুসলমানদের মা বোনদের ঘরের ভিতরেও পর্দা নেই, রাস্তার তো নাই, ওই ঘরের ভিতরেও নাই। আমি একটা আয়াত পড়ি, আয়াতের মর্মটা আপনাদেরকে বুঝাই, তারপরে আপনারা প্রত্যেকেই টের পাবেন আমার ঘর আমার মা বোনের পর্দা কি পরিমাণ আছে। আল্লাহ বলেন, يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. هاي من در پروش را جه غره بنو كنو ناري تگر شمبابو ناسو بنو ناري غره غوه شريعت متداره تمی بیا خورتائه بھارو تاره بنو ناري غوه শরীয়তের বিধান মতে যে পুরুষের সাথে যে নারীর বিবাহ চিরজীবনের জন্য হারাম। এই নারীরে আপন নারী হয়, আর যে নারীরে বিয়া করা হারাম নাই, এটারে ভিন্ন নারী হয়, পর নারী হয়, বেগানা নারী হয়। এটা হইলে বুঝবো আপনারা, হোকা কোনটা হইলে বুঝবো, যে নারীরে বিয়া করা হারাম না বেগানা নারী, যে নারীরে বিয়া করা হারাম বেগানা নারী। মেয়েকে বিয়া করা বাবার জন্য চিরতরে হারাম, সুতরাং মেয়ে বাবার জন্য বেগানা নারী না। আপন বোনকে বিয়া করা আপন ভাইয়ের জন্য চিরতরে হারাম, সুতরাং আপন ভাই বোন পরস্পরে বেগানা নয়। আপন খালাকে বিয়া করা বাগিনার জন্য চিরতরে হারাম, সুতরাং খালা বাগিনা বেগানা নয়। আপন ফুফুকে বিয়া করা বাতিদার জন্য চিরতরে হারাম, সুতরাং ফুফু বাতিজা বেগানা নয়। কিন্তু বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের বউ বিয়া করা দেবরের জন্য হারাম না হালাল? তাহলে দেবর ভাবি এগানা না বেগানা? বেগানা। নিজের বিবি মারা গেলে শালিরে বিয়া করা দুলাভাইয়ের জন্য হারাম না হালাল? তাহলে শালি দুলাভাই হে মুসলমান পুরুষেরা, যে ঘর বেগানা মেয়ে লোক আছে, এই ঘরের ভিতরে তুমি পারমিশন ছাড়া ঢুকতে পারো না। আমার বিবি যে রুমে থাকে সেই রুমে আমার বিবির দুলাভাই ঢুকতে যদি পারমিশন লাগে না, আমার বিবি যেই রুমে থাকে সেই রুমে তার চাচাতো ভাই ঢুকতে যদি পারমিশন লাগে না, তার খালাতো ভাই ঢুকতে যদি পারমিশন লাগে না, আমার বিবি যেই রুমে থাকে সেই রুমে ঢুকতে যদি তার মামা তো ভাইয়ের পারমিশন লাগে না, ফুফা তো ভাইয়ের পারমিশন লাগে না, এর মানে হলো তারা ইচ্ছা মতো আমার ঘরের ভিতরে আসতে পারে, যাইতে পারে, এবং ইচ্ছা মতো আমার বিবির শুধু মুখ নয়, মাথাও দেখতে পারে, চুলও দেখতে পারে, হাতও দেখতে পারে, পাও দেখতে পারে। আমার বিবি ফর্দাওয়ালা না বেফর্দা, বাজারও না আমার ঘরের ভিতরে। একদল মুসলমানের নারী বেফর্দা বাজারও, আর একদল মুসলমানের বিবি বেফর্দা যার যার ঘরের ভিতরে। জানালার হর্দা ঠিক আছে, দরজার হর্দা ঠিক আছে, জানালার ফর্দা সাজাইবার জন্য দরকার হইলে 50,000 টাকা খরচ করা হবে, দরজার ফর্দা সাজাইতে হইলে দরকার হইলে লক্ষ লক্ষ টাকা খরচ করা হবে। কিন্তু বেগানা নারীরা, মুসলমানের নারী যে ঘরে বাস করে সেই ঘরে আনাগোনা করতে কোনো পারমিশন লাগে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন, যে নারী যে যে রুমের ভিতরে বেগানা নারী থাকে, এই রুমের ভিতরে কোনো মুসলমান পুরুষ পারমিশন ছাড়া ঢুকতে পারে না। এবার বলেন, নারীর রাস্তার ফর্দা আর ঘরের ফর্দা একরকম না? রাস্তার ফর্দা করতে হয় সমস্ত শরীর ঢাকিয়া, আর ঘরের ভিতরে শরীর ঢাকিয়া ফর্দা করা লাগে না। ঘরের ভিতরে শুধু বেগানা পুরুষ পারমিশন ছাড়া ঢুকার ব্যবস্থা বন্ধ করে রাখলেই মুসলমানের নারী ঘরের ভিতরে ফর্দা রক্ষা করা বড় সহজ। এই দুই কারণে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো। কথায় কথায় অনেক দূরে চলে গেলাম। যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আয়াতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয়, কত কাজের দ্বারা জান্নাতের গ্যারান্টি হয়, যদি মুমিন হও, নেক আমল করো, সহি নিয়তে করো, নবীর তরিকা মতে করো। প্রথম নম্বর কাজটা কোনটা? ইমান। যার ইমান আছে তার নামই মুমিন। ইমান কার আছে? যে কোরআনের কিছু কথা বিশ্বাস করে, সব কথা বিশ্বাস করে। কোথায় গেল সূরা আহজাবের 33 নম্বর আয়াতের কথা? 35 নম্বর সূরা আহজাবের 35 নম্বর আয়াতটা আরো গুরুত্বপূর্ণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার একদল মুসলমান মেয়ে লোকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমতে একটা প্রশ্ন পেশ করলো, বলল, আগো আল্লাহর রাসূল, আল্লাহ কোরআনে নারী পুরুষ সবার জন্য সমানভাবে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, নামাজ কায়েম করো, রোজা রাখো, ধনী হইয়া থাকলে যাকাত দাও, সামর্থ্যবান হইয়া থাকলে হজ করো, এইগুলি পুরুষের জন্য যেমন নারীর জন্য তেমন। কিন্তু আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করেছেন পুরুষদেরকে, পুরুষ লিঙ্গবোধক শব্দ দ্বারা সরাসরি নারীদেরকে সম্বোধন করেন না, নারীদেরকে স্ত্রীলিঙ্গবোধক শব্দ ব্যবহার করেন না। এর মানে হলো ডাইরেক্ট নারীদের সাথে আল্লাহ কোনো কথা বলেন না, আল্লাহ ডাইরেক্ট কথা বলতে পুরুষের সাথে কথা বলেন। কেন? নারীদেরকে কি আল্লাহ ঘৃণা করে? এই প্রশ্ন করলেন একদল মুসলমান মেয়ে লোকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে। প্রশ্নের গুরুত্বটা বোঝার জন্য একটু উদাহরণ দিই। প্রত্যেক ভাষায় এমন কিছু শব্দ আছে যে পুরুষের জন্য আলাদা, নারীদের জন্য আলাদা, অর্থ এক কিন্তু পুরুষের জন্য আলাদা, নারীদের জন্য আলাদা। যেমন ইংলিশের উদাহরণটা দিলে আপনারা সহজে বুঝবেন, হি একটা শব্দ, সি একটা শব্দ, দুটোর বাংলা অর্থ সে, হি অর্থ সে, সি অর্থ সে, অর্থ যখন এক, উচ্চারণ দুই রকম, কেন? নারী আর পুরুষের ভিন্নতার কারণে। পুরুষের বেলায় হি, নারীদের জন্য সি, এরকম আরবি ভাষায়ও কতগুলি শব্দ আছে পুরুষের জন্য আলাদা, নারীদের জন্য আলাদা, অর্থ এক। দেখা যায় কুরআন শরীফের প্রায় সমস্ত আয়াতে আল্লাহ যে সমস্ত শব্দ পুরুষের জন্য ব্যবহৃত হয় ওই সমস্ত শব্দ ব্যবহার করেন, নারীদের জন্য ব্যবহৃত শব্দগুলি ব্যবহার করেন না। এর দ্বারা বোঝা যায় আল্লাহ ডাইরেক্ট পুরুষের সাথে কথা বলেন, আল্লাহ ডাইরেক্ট নারীদের সাথে কোনো কথা বলেন না। কেন? নারীরা কি অপরাধ করলো? আল্লাহ কি নারীদেরকে ঘৃণা করেন? এই প্রশ্ন করলো রসুলের যুগের একদল মুসলমান নারীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে। প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াত নাযিল করে, 35 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, নারীদেরকে আমি ঘৃণা করি না, তারা যে আপনাকে প্রশ্ন করলো যে আমি ডাইরেক্ট তাদেরকে সম্বোধন করে স্ত্রীলিঙ্গবোধক শব্দগুলি ব্যবহার করি না কেন, তাদেরকে ঘৃণা করি না, ঘৃণা করি না, আসল ঘটনা হলো পুরুষের স্বভাবের মধ্যেই একটা জিনিস আছে, স্ত্রীলিঙ্গবোধক শব্দ শুনলেও এটা নিয়ে আসে কল্পনা জল্পনা করে, স্ত্রীলিঙ্গবোধক শব্দ শুনলেও এটা লইয়া কল্পনা জল্পনা করে। কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই শুনি। একটা লোক যদি রাস্তায় দাঁড়াইয়া বলে যুবক যুবক যুবক যুবক যুবক, মানুষে কবি পাগল, এই তুই যুবক যুবক গ্রহস্থ নেই, কিন্তু এতবার বলতে হবে না। যুবক শব্দের স্ত্রীলিঙ্গ হইল যুবতী, একবার যদি কেউ যুবতী হয় দশজনে ফিরে ছাড়ায় ব্যবহারটা কি দেখি যুবতী কিন্তু সে বুঝে থাকলে বলেন স্ত্রীলিঙ্গবোধক শব্দ পুরুষের অন্তরকে আকর্ষণ করে কিনা, স্ত্রীলিঙ্গবোধক শব্দ পুরুষের অন্তরকে আকর্ষণ করে, কাজেই স্ত্রীলিঙ্গবোধক শব্দগুলি ব্যবহার করলে অনেক পুরুষ এই শব্দগুলিকে কেন্দ্র করে এই স্ত্রীদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে বিভিন্ন রকমের কল্পনা জল্পনা করবে, বিভিন্ন রকমের অপকর্মের কল্পনা জল্পনা করবে, এতেও নারীদের অপমান হয়, নারীদের সেই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য আমি স্ত্রীলিঙ্গবোধক শব্দ কোরআনে ব্যবহার না করে বিশেষ দরকার না হইলে পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করি। সূরা আহজাবের 35 নম্বর আয়াতের শানে নুজুলের এই ঘটনা বর্তমান দুনিয়ার কোন মুসলমানকে বুঝাইবেন, কোন কোন মুসলমানের সেই সেন্স বাকি আছে নারীর মর্যাদা আসে কিভাবে আর যায় কিভাবে বোঝার মতো। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কোরআনে শুধু একটা মাত্র মেয়ে লোক ছাড়া সারা দুনিয়ার কোন মেয়ে লোকের নাম বলেন নাই, ফেরাউনের মতো বেইবা কাফিরের নাম বলেছেন, আরো কত বড় বড় আবু জাহালের মতো কাফিরের নাম বলেছেন, আবুল আহাবের মতো কাফিরের নাম বলেছেন, নবী অনেক নবীর নাম কোরআনে আল্লাহ বলেছেন, অনেক ওলির নাম আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব যার সমান মর্যাদা আল্লাহ দুনিয়ার কাউকে দান করেননি, স্বয়ং তার মায়ের নাম আল্লাহ কোরআনে বলেননি, তার বিবির নাম আল্লাহ কোরআনে বলেননি, তার মেয়ের নাম আল্লাহ কোরআনে বলেননি, কোন দুনিয়ার কোন মেয়ে লোকের নাম আল্লাহ কোরআনে বলেননি, শুধু একজন মাত্র মেয়ে লোক ছাড়া। এখানে আমাদের দুইটা কথা বোঝার মতো, দুনিয়ার কোন মেয়ে লোকের নাম কোরআনে আল্লাহ বলেন না কেন, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ বুঝাইতে চান মেয়ে লোকের নাম বললেও অনেক পুরুষে এই নামটাকে নিয়ে কল্পনা জল্পনা করে অনেক রকমের খারাপ ধারণা করে, এতে মেয়েদের অপমান হয়, মেয়েদেরকে এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য আমি বিনা প্রয়োজনে কোরআনে কোন মেয়ে লোকের নামও বলি না। তবে কেন একজনের নাম বললেন এবং ইনি কে, ইনি হইলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে এক সূরার নামই সূরা মরিয়ম। এই ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের নামে নামে কোরআনের এক সূরা নাযিল করলেন কেন এবং এই কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ মরিয়মের নাম বললেন কেন, এটা একটা বিশেষ দরকার। কিসেই বিশেষ দরকার? বিশেষ দরকারটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার খ্রিস্টানেরা মরিয়মকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র আর ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে আল্লাহর স্ত্রী বিশ্বাস করত। আল্লাহ হইলেন পিতা, ঈসা হইলেন পুত্র, আর মরিয়ম ঈসার মা আর আল্লাহর বউ। তারা সমাজের মধ্যে আর একটা প্রথা ছিল, কোন ভদ্র পুরুষ নিজের স্ত্রীর নাম নিজের মুখে উচ্চারণ করতে পারে না, যে পুরুষে নিজের স্ত্রীর নাম উচ্চারণ করে এ অসভ্য, এটা ছিল তখনকার সমাজের খ্রিস্টানদের ধারণা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মরিয়মের নাম উল্লেখ করে প্রমাণ করেছেন, আমার বউ হইলে তো আমি নাম উচ্চারণ করতাম না তোরার ধারণা মতে, আমি যেহেতু নাম উচ্চারণ করলাম প্রমাণ দিলাম মরিয়ম আমার বউ না। মরিয়ম আমার বউ না কথাটা প্রমাণ করার জন্য আল্লাহ শুধু সমস্ত কোরআনে মরিয়ম নামের মেয়ের নাম উচ্চারণ করেছেন। একমাত্র মরিয়ম ছাড়া দুনিয়ার কোন মেয়ে লোকের নাম আল্লাহ কোরআনে উচ্চারণ করেন না কেন? একমাত্র কারণ পুরুষের স্বভাব মেয়েদের নাম শুনলে, মেয়েলি কণ্ঠ শুনলে, স্ত্রী লিঙ্গবোধক শব্দ শুনলে এইটাকে কেন্দ্র করে কল্পনা জল্পনা করে, অনেক কুকর্মের কল্পনা জল্পনা করে, এতে মেয়েদের অপমান হয়। এই অপমানের হাত থেকে আল্লাহ বলতে চান যে আমি নারীদেরকে রক্ষা করার জন্য সরাসরি স্ত্রী লিঙ্গবোধক শব্দ দিয়া কোরআনে কথা বলি না, পুরুষ লিঙ্গবোধক শব্দ দিয়া কোরআনে কথা বলি। এই সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নাবিয লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কাওলি ফায়াতমাআল লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, ডাইরেক্ট সম্বোধন করেছেন নবীর বিবিদেরকে আর ইনডাইরেক্ট সম্বোধন করেছেন সমস্ত মুসলমানের নারীদেরকে। আল্লাহ বলেন, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমাদেরকে আমি সারা দুনিয়ার সমস্ত নারীদের উপর আলাদা মর্যাদা দিয়েছি। বেফর্দা কইরা মর্যাদা দিছি না ফর্দা থেকে কি মর্যাদা দিছি? তাহলে বুঝে থাকলে এবার বলেন, নারীর মর্যাদা ফর্দার বাইরে না ফর্দার ভিতরে? নারীর মর্যাদা ফর্দার বাইরে না ফর্দার ভিতরে? কেমনে বুঝাইতাম বাসা ফাই না তুকাইয়া ফাখনা খোলা সুলাইয়া দোকান তৈলে বেশি দামে বিকব না, আনা সুলাইল বাক্সত তৈলে বেশি দামে বিকব? খোলার দাম বুঝো, বোর দাম বুঝো না কেন? এটা যেমন সুলাইয়ে দিলে দাম খুব দাম বাড়ে না নষ্ট হইয়া যায়, এটাও উদাম খুঁজে দিলে মর্যাদা বাড়ে না নষ্ট হইয়া যায়। আপনারে আমি একটা কলা দিলাম, এই কলাটা আপনারে সম্মান করার জন্য সামরা ফালাই সাল ফালাইয়া দিলাম, কিন্তু নিজে কিছু সাচ্চা সুচ্চা দিলাম, ছাটা বুঝুননি ছাটা, কলার সাল ফালাইয়া নিজে কিছু ছাটিয়া আপনার হাতে দিলাম খাইতা, খাইছি না এক টুকরাও, খালি ছাটিয়া দিছি, মর্যাদা হইল না অপমান হইল? এটা বল যাব, মর্যাদা হইল অপমান হইল? খাওয়ার যোগ্য রইল না অযোগ্য হইল? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যে যুবতী মেয়েরে রাস্তার পুরুষ পালেরা কুনজরে দেখে ইদারে চোখ দিয়া ছাটিলায়, যা ছাটিলাইছে ইদা আর কোন বালা মানুষের বিবি হওয়ার যোগ্য রইছে না, যা ছাটা মাল, যা জুটা মাল, খারে বুঝাইতা, খারে বুঝাইতা। এই জন্য সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কাওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, ভিন্ন কোন পুরুষের সাথে, ভিন্ন পুরুষ কারে কয় আগে কইছি, ভিন্ন কোন পুরুষের সাথে ফালতু আলাপ নিষিদ্ধ, ফালতু আলাপ নিষিদ্ধ। জরুরি কথা থাকলে বলতে পারো, তাহলে ভিন্ন পুরুষের সাথে ভিন্ন নারী কেমন কথা বলবে এই ব্যাপারেও কোরআনের কোন রুল রেগুলেশন আছে কিনা? ফালতু আলাপ নিষিদ্ধ, জরুরি কথা বলতে পারো, কিন্তু আল্লাহ বলেন ফালা তাখদুআনা বিল কাওল, ভিন্ন পুরুষের সাথে যদি মুসলমানের কোন নারী জরুরি কোন কথা বলে গলার আওয়াজের মধ্যে রস লাগাইয়া বলতে পারবে না, মধুর কণ্ঠস্বরে বলতে পারবে না, কর্কশ স্বরে বলতে হবে। ভিন্ন পুরুষের সাথে যদি পর্দার আড়ালে থাকিয়াও কথা বলো আর গলার আওয়াজের মধ্যে যদি রস লাগাইয়া কথা বলো, আল্লাহ বলেন তোমার কণ্ঠস্বরের মাধুর্যকে কেন্দ্র করে পর্দার বাইরের থেকে যেই লোকটা তোমার মধুর কণ্ঠস্বর শুনলো, ওই লোকটা তোমার সাথে অপকর্ম করার কল্পনা জল্পনা করিয়া তোমাকে অপমান করে। এবার বলেন মুসলমানের কোন মেয়ের গানের ক্যাসেট বাজার অংশ হওয়া যায়নি? মুসলমানের নাতের ক্যাসেট কেরা, নাতের ক্যাসেট কেরাতের ক্যাসেট গজলের ক্যাসেট গানের ক্যাসেট বাজারও কিনতে পাওয়া যায় কিনা? আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন তোমার সাথে অপকর্মের কল্পনা করে, তোমার মধুর কণ্ঠস্বর শুনিয়া পুরুষপাল কল্পনা জল্পনা কি করে যে তার গলার আওয়াজ যে সুন্দর, যদি খাইতাম কত মজা হইতো কল্পনা। আপনার মেয়েরে যদি ফাইতোতে কত মজা হইতো পুরুষ ফালে যে কল্পনা করে, এতে আপনার মেয়ের মান বাড়ে না মান যায়? মান যায় না আয় বুঝবো হে, যার আছে না যার নাই, যার পকেটো টেকা আছে এর চিন্তা আছে সুরে নি নেই কি, যার পকেটো লাল পয়সাও নাই এর নিত কিতা আর আইতো কিতা? যে সমস্ত পুরুষ নিজেদের মা বোনের মান বুঝে মান জানে, এদের ভয় আছে আমার মা বোনের মান নি যায়, আমার মা বোনকে গলার মধুস্বরকে কেন্দ্র করিয়া, আমার মা বোনের নামকে কেন্দ্র করিয়া, আমার মা বোনের সুন্দর চেহারাকে দেখিয়া পুরুষ পালে অপকর্মের কল্পনা করলে আমার মা বোনের মান যায়। যে মনে করে মান যায় সে মান রক্ষা করার চেষ্টা করে, যে মান আয় কেমনে যায় কেমনে বুঝে না, এ রক্ষা করার কথাও বুঝে না। বুঝে থাকলে এবার বলেন মেয়েদের সম্পর্কে যে সমস্ত আয়াত আছে, এই সমস্ত আয়াতের তফসির শুধু মেয়েদের বোঝা দরকার না আগে পুরুষের বোঝা দরকার? আগে পুরুষের বোঝা দরকার। আমার বিবির মান আমাকেই রক্ষা করতে হবে, আমার বোনের মান আমাকেই রক্ষা করতে হবে, আমার যুবতী মেয়ের মান আমাকেই রক্ষা করতে হবে, আমার স্ত্রীর পর্দা আমাকেই করতে হবে, আমার মেয়ের পর্দা আমাকেই করতে হবে। আমি যদি আমার স্ত্রীকে পর্দা করার ব্যবস্থা দেই না, আমার স্ত্রী বেপর্দা চলা ছাড়া উপায় থাকবে না। আমি যদি আমার যুবতী মেয়ের পর্দার ব্যবস্থা করি না, এই মেয়ে পর্দা রক্ষা করিয়া চলার কোনো উপায় থাকবে না। মূল কথার দিকে যাই, আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয়, এই কথার উপর আলোচনা হলো তখন, কোন মানুষ যদি মুমিন হয়, এবার বলেন বুঝে থাকলে মানুষ মুমিন হয় কোরআনের কত কথা বিশ্বাস করলে? আহজাবের 32 নম্বর আয়াত বাদ দিয়া, 33 নম্বর আয়াত বাদ দিয়া, 35 নম্বর আয়াত বাদ দিয়া, শুধু উযু বাদ দিয়া বাকি কাজে নামাজ হয়? রুকু বাদ দিয়া নামাজ হয়? সেজদা বাদ দিয়া নামাজ হয়? হয় না। কোরআন তেলাওয়াত বাদ দিয়া নামাজ হয় না? ঠিক তেমনি ভাবে কোরআনের একটি আয়াত বাদ দিয়া ঈমান হয় না। সাইর কাজের দ্বারা জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, প্রথম কাজ হইল ঈমান। এতক্ষণ ঈমান সম্পর্কে আলোচনা হল, এরপরে আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ মুমিন হওয়ার পরে যদি আমল ভালো করে, আমল ভালো করার কথা কইলে তো আমরা অনেকের ওই যার যার ক্ষেত শ্বাস করবো, ক্ষেত শ্বাস করা বুঝুননি। আমার কথা যদি আমার উপরে পড়ে, তিটা হয় নিজের ক্ষেত শ্বাস পড়ছে, যা কুর্সিলেটের কোনো কেন এলাকা তিটা নিয়ম আছে হইল, আমার কথা যদি আমার উপরে পড়ে তিটা হয় নিজের ক্ষেত শ্বাস পড়ছে। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের আমল ভালা না আমল খারাপ? আমল খারাপ। আমল খারাপের নাম জান্নাতের গ্যারান্টি না আমল ভালোর নাম জান্নাতের গ্যারান্টি? আমল ভালো হইলে জান্নাতের গ্যারান্টি। দুই তিন নম্বর দায়িত্ব হইল আমলটা যে করবে সহি নিয়তে করবে। সহি নিয়তের ব্যাখ্যা কি? আমি ইমান এনেছি, আল্লাহর সব কথা বিশ্বাস করেছি, আমি ভালো আমল করতেছি, দুনিয়ার কোন মানুষের কাছে পুরস্কার পাওয়ার আশায় নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, এর নাম সহি নিয়ত। ইমান আছে আমলও বালা করে, নিয়ত মানুষে আমারে বালা আমল ওয়ালা কইতো। আল্লাহর রসুল বলেন তুমি জাহান্নামী। খারাপ আমল করিয়া জাহান্নামী না ভালো আমল করিয়া জাহান্নামী? ভালো আমল করিয়া জাহান্নামী কেন, নিয়ত ভালো না? এই মর্মে একটা হাদিস শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ একদল শহীদরে জিজ্ঞাসা করবেন, তোমরা দুনিয়ার জীবনে কি আমল করেছো? শহীদ কইব, আল্লাহ তোমার রাস্তায় লড়াই করিয়া জান দিয়া দিছি, শহীদ হইয়া গেছি। আল্লাহ ফিরিস্তারে বলবেন, ফিরিস্তা এই শহীদের ঠেঙ্গ নোয়ার জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেচড়াইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদের ঠেঙ্গ, শহীদের। আল্লাহর রসুল বলেন, শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ তোমার রাস্তায় লড়াই করলাম, তোমার রাস্তায় জান দিলাম, শহীদ হইলাম, জান দিয়া দিলে একটা মানুষের আর কি দেওয়ার বাকি থাকে? সবকিছু দিয়া দিলাম, জাহান্নামে যাব কোন অপরাধে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি আমার রাস্তায় লড়াই করছো এই কথা ঠিক, তুমি জান দিয়া দিছো এই কথা ঠিক, তুমি শহীদ হইয়া গেছো এই কথা ঠিক, কিন্তু আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয়, সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলা জন্য তুমি শহীদ হয়েছ, তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নাম ছাড়া কিছু নাই। শহীদ জাহান্নামে গেল আমল খারাপ হওয়ার কারণে না নিয়ত খারাপ? তারপর আল্লাহ রসুল বলেন, একদল দান খয়রাত করে নেওয়ালাদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি করেছ? বলবে, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার রাস্তায় খরচ করেছি। দানবীর আল্লাহ ফিরিস্তাকে ওই আগের মতো বলবেন, ফিরিস্তা এই দানবীরের পায়ে লোহার জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীর জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার অপরাধ কি? আল্লাহ বলবেন, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা দিনের কাজ সমাজের খেদমতে ব্যয় করেছ, ঠিক কথা, কিন্তু তোমার উদ্দেশ্য আমি আল্লাহকে সন্তুষ্ট করা নয়, তোমার উদ্দেশ্য সমাজের মারহাবা ধন্যবাদ পাওয়া। কাজী তোমার উদ্দেশ্য যা পাওয়ার তুমি পাইয়া ফেলছো, আমি আল্লাহর কাছে তোমার মতো দানবীরের পুরস্কার জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। তারপরে হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ একদল আলিমকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করেছো? ওখন ফরবনি নিজের কে তো শ্বাস না, আগে বুঝছি না, নিজের কে তো শ্বাস পর আকারে কয়। হাসরের মাঠে আল্লাহ একদল আলিমকে জিজ্ঞাসা করবেন, তোমরা দুনিয়াতে কি আমল করেছো? কইব, আল্লাহ সারা জীবন বর তোমার বন্দারারে তোমার কথা বুঝাইছি, তোমার বন্দারে তোমার কথা বুঝাইছি, তোমার পথে দাওয়াত। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই আলিমের ঠ্যাং লোহার জিঞ্জির দিয়ে বান্ধ আর উল্টা হেসাইয়া জাহান্নামে নিয়ে যাও। আলিম আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমার কি অপরাধ? তোমার বাণী প্রচার করলাম সারা জীবন তোমার বন্দারার কাছে, আমি জাহান্নামে যাব কোন অপরাধের কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি আমার বাণী প্রচার করেছো আমার বন্দাদের কাছে, এই কথাটা ঠিক, কিন্তু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, সমাজের মানুষকে তোমার ভক্ত বানাইবার জন্য। সমাজের মানুষ তোমার ভক্ত হইয়া থাকতো আর সমাজের মানুষ তোমারে বড় হুজুর মনে করত, সমাজের মানুষ তোমারে সবচেয়ে বড় আলিম মনে করত, এইভাবে সমাজের মানুষকে ভক্ত বানাইবার জন্য তুমি আমার কথার দাওয়াত দিয়েছ, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, সুতরাং তোমার মতো আলিমের পুরস্কার আমার কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াক্তাসু ইল্লা আমিরুন নাও মামুরুন নাও মুখতাল। ওয়াজ করে তিন দলে, আল্লাহ রাসূল বলেন ওয়াজ করে তিন দলে, একদল ইসলামী রাষ্ট্রের সরকার, আর ইসলামী রাষ্ট্র না থাকলে হক্কানি উলামায়ে কেরাম, ও ইসলামী রাষ্ট্রের সরকারের পরিবর্তে, ইসলামী রাষ্ট্রের সরকারের পরিবর্তে যদি ইসলামী রাষ্ট্র না থাকে হক্কানি উলামায়ে কেরাম, ও ইসলামী রাষ্ট্রের সরকারের স্থলাভিষিক্ত একদল, হয়তো ইসলামী রাষ্ট্রের সরকার আর না হয় হক্কানি উলামায়ে কেরাম। দুই নম্বর দল ইসলামী রাষ্ট্রের সরকারের অনুমোদিত অথবা হক্কানি উলামায়ে কেরামের সমর্থিত ব্যক্তি যদি ওয়াজ করে, এই দুই দলের ওয়াজ ঠিক আছে। তিন নম্বর আল্লাহ রাসূল বলেন, তিন নম্বর ব্যক্তি যারা ওয়াজ করে এরা মুখতাল, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদ মাখা অন্তর নিয়ে নয়, মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য নয়, মানুষকে নিজের ভক্ত বানানোর জন্য যত কথা যেভাবে বললে মানুষ আমার ভক্ত হবে, যে কথা বললে বেনমাজির বিরুদ্ধে যাবে না, যে কথা বললে বেরুজাদারের বিরুদ্ধে যাবে না, যে কথা বললে বেফর্দার বিরুদ্ধে যাবে না, যে কথা বললে সুদকুরের বিরুদ্ধে যাবে যাবে না, কুসকুরের বিরুদ্ধে যাবে না, মদকুরের বিরুদ্ধে যাবে না, গাঞ্জাকুরের বিরুদ্ধে যাবে না, কারো বিরুদ্ধে যাবে না। যে কথা বললে কারো গায়ে জ্বলবে না, এমন এমন মিঠা কথা কইব, সুদকুরেরও মিঠা হই লাগে, গুসকুরেরও মজা হই লাগে, বেনমাজিরও মজা হই লাগে, বেরোজাদারেরও মজা হই লাগে, বেফরদারও মজা হই লাগে, দাইউসেরও মজা হই লাগে, সকলের মজা লাগে, এমন মজার কথা কইয়া যাইব কি? কার বিরুদ্ধে যায় এমন কথা বলবে না। কেন এমন ওয়াজ করে? কয় মানুষে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নয়, জনপ্রিয় হওয়ার জন্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ করে তিন দল, হয়তো ইসলামী রাষ্ট্রের সরকার, আর না হয় হক্কানি উলামায়ে কেরাম, আর না হয় তাদের সমর্থিত, এই দুই দলের ওয়াজ করা সঠিক। আর যারা ওয়াজ করে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ দেখাবার দেখানোর জন্য নয়, মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য নয়, মানুষকে নিজের ভক্ত বানাইয়ার রাখার জন্য যারা ওয়াজ করে, এদেরকেই হাশরের মাঠে আল্লাহ বলবেন, ফিরিস্তা এই ওয়াইজের ঠ্যাঙ্গো লোহার জিনজির দেবান্দ, আর এই ওয়াইজরে উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আর এক হাদিসে আল্লাহ রসুল বলেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাওয়ার পরে একদল জাহান্নামীর চিৎকারের কারণে সমস্ত জাহান্নামীরা অস্থির হয়ে যাবে। এই লোকটার কি হইলো, এত চিৎকার দেয় কেন? জাহান্নামীরা বীর করবো তারা দেখার জন্য, আইসা দেখবে যে তার পেটের ভিতরের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বাহির হইয়া গেছে, আর এইগুলির চতুর্দিক দিয়ে সে পাগলের মতো চক্কর দিতেছে, আর যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে চিৎকার দিতেছে। দেখা মাত্র জাহান্নামীরা তারা সিনি লইব। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামীরা তারা সিনব লোকটাকে, ই তাই দিকে সারা দিব না, আমরা রে ওয়াজ করছিলা তাই নিরি দশা কি লোকটাকে ওসিনা না সমাজের লোকের চিনা কে? ইনি একজন ওয়াইজ, যিনি সারা জীবন বড় মানুষকে ওয়াজ করেছে। তখন জাহান্নামীরা তারা জিজ্ঞেস করবে, এই মিয়া তুমি সারা জীবন আমরা রে ওয়াজ করছো, তোমারই দুর্দশা কেন আজকে জাহান্নামে? তখন কইব, তোমরা রে ওয়াজ করছিলাম তোমরা রে জাহান্নাম থেকে বাঁচানির লাগি নাই, তোমরা রে ওয়াজ করছিলাম আমার বক্তব্য বানানির লাগি, আসলে আমলের কোন ওয়াজ তোমরা রে করছি না, খারাপ আমল ছাড়ো ভালো আমল করো এগুলি কইছি না, কইছি যা কইছি তোমরা রে আমার আমার বক্তব্য বানাই দাম কইছি। একদল শহীদ জাহান নামে গেল, একদল দানবীর জাহান নামে গেল, একদল ওয়াইজ আলিম জাহান নামে গেল। ইমানের অভাবে না নেক আমলের অভাবে না সহি নিয়তের অভাবে? সহি নিয়তের অভাবে। চার কাজের দ্বারা জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, এক নম্বর ইমান, দুই নম্বর নেক আমল, তিন নম্বর সহি নিয়ত, চার নম্বর নবীর তরিকা। নবীর তরিকা কি? নবীর শিক্ষা দেওয়া নিয়ম, নবী যে আমলের নিয়ম যেভাবে শিক্ষা দিয়েছেন সেই আমল সেইভাবে করা, এটার নাম হলো নবীর তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য নামাজ পড়ার আলাদা নিয়ম শিক্ষা দিয়েছেন, নারীদের জন্য নামাজ পড়ার আলাদা নিয়ম শিক্ষা দিয়েছেন। নারী পুরুষের নামাজের নিয়ম একরকম নয়, ভিন্ন ভিন্ন। এর মধ্যে একটা মাসালা মনে হয় আপনারা জানা আছে, বলেন তো পুরুষের জন্য নামাজে কতটুকু ঢাকিয়া রাখা ফরজ শরীরের? নাভিতে কি হাঁটু পর্যন্ত? মেয়ে লোকের নাভিতে কি হাঁটু পর্যন্ত ঢাকিয়া রাখা ফরজ? না, তিন অঙ্গ ছাড়া সমস্ত শরীর। তাহলে নারীর নামাজের নিয়ম আর পুরুষের নামাজের নিয়ম একরকম না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। দুঃখের ব্যাপার, দীর্ঘদিন পর্যন্ত ভিন্ন সমাজের লোক নারী পুরুষ সমান কইত, বর্তমানে কিছু আলেমও নারী পুরুষ সমান কয় নারী পুরুষের নমাজে কোনো বেশ কম নাই, নারী পুরুষের নমাজে বলে কোনো বেশ কম নাই। প্রথম নম্বর বেশ কম সব মুসলমানে জানে, পুরুষের নমাজে নাভির থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা ফরজ, বাকি শরীর ঢাকিয়ে রাখা ফরজ নয়, সুন্নত। সুন্নত লঙ্ঘন করলে সওয়াব নষ্ট হয় ভিন্ন কথা, কিন্তু ফরজ লঙ্ঘন করলে নামাজই হয় না। নারী যদি পুরুষের মতো নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকিয়ে নামাজ পড়ে তার নামাজই হবে না, নারীর তিন অঙ্গ ছাড়া সমস্ত শরীর ঢাকিয়ে নামাজ পড়তে হবে। এই এই উদাহরণ একটা মাত্র উদাহরণ যথেষ্ট, নারী পুরুষের নামাজের মধ্যে নবীর তরিকা একরকম না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। এই জন্য হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসা ইকারু বুয়ুতিহিন, নারীদের উত্তম মসজিদ তাদের ঘরের কোণা, নারীদের উত্তম মসজিদ তাদের ঘরের কোণা। এই জন্য নারীরা এতেকাফ করে এখানে, না ঘরের কোনার, যার যার এতেকাপ যার যার মসজিদ, যার যার এতেকাপ যার যার মসজিদ, মসজিদ নামে যে গড় নির্মাণ করা হয়, যে পুরুষের মসজিদ, যে পুরুষের নামাজ পড়ার জায়গা, যে পুরুষ এতেকাপ করবে এখানে বসবাসের জন্য যে ঘর নির্মাণ করা হয়, ওই ঘরের একটা এক সাইডে একটা নির্ধারিত জায়গা, ওইটা নারীদের মসজিদ, নারী সেখানে এতেকাপ করবে, যার যার মসজিদ যার যার এতেকাপ। মসজিদের বাইরে এতেকাপ হয়নি, নারীরা যে গড়ের কোনা ঠিক করবো নমাজের লাগি এতেকাপ করবো লাগি, আর বাইরে গেলে এতেকাপ থাকবো। সুতরাং নারীর মসজিদ কোনটা? আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় হাদিসে বলেন, নারীদের মসজিদ যার যার ঘরের কোনা। এই কারণেই ফুরুর যদি ও কারণে মসজিদে জমাতে না আসিয়া ঘরের মধ্যে একা একা নামাজ পড়ে সওয়াব নষ্ট, আর নারীও যদি ঘরের কোনা সারিয়া মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ে তারও সওয়াব নষ্ট। পুরুষের সব নষ্ট হয় কিভাবে করলে? একা একা ঘরের কোনায় কোনায় করলে। নারীর নমাজের সব নষ্ট হয় কিভাবে করলে? মসজিদে গিয়া জমাতে করলে। তাহলে নারী পুরুষের নমাজে নবীর তরিকা একরকম না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। পুরুষ যদি মসজিদে না গিয়া ঘরের কোনায় নমাজ পড়ে, আখেরাতের কিছু ক্ষতি হইলো সব কম পাইল, কিন্তু দুনিয়ার কিছু লাভ আছে। কিরকম? কষ্ট কম হইল, তেল খরচ, তেল তেল ফুরিয়া গাড়ি লইয়া মসজিদে যাওয়া লাগলো না, তেল খরচ বাঁচলো, সময় বাঁচলো। পুরুষ যদি মসজিদে জমাতে না গিয়া একা একা ঘরের কোনায় নামাজ পড়ে, ফরহাল নষ্ট হইল, সওয়াব হইল, কিন্তু দুনিয়ার কিছু লাভ হইল, কষ্ট কম হইল, খরচ কম হইল, সময় বাঁচলো। নারী যদি মসজিদে গিয়া নামাজ পড়ে, দুনিয়াও নষ্ট, আখেরাতও নষ্ট, সওয়াবও কম হইল, সময়ও লাগলো, কষ্টও গেল, তেল ফুরার পয়সাও লাগলো। এটা কত বড় বিয়া কল নি না কিসা তুলা কল। পুরুষে গড়ের কুনাত নমাজ করে বিনা লাভে না চূড়া লাভে? কিটা লাভ? কষ্ট সময়, তেলের হিসাব আছে, সময় বাসে। পুরুষ একা একা গড়ের কুনাত নমাজ করে লাভে, নারী মসজিদে গিয়া নমাজ করে আখেরা তো নষ্ট, দুনিয়াও নষ্ট, সব কম পাইলো, কষ্টও করলো, পয়সাও খরচ করলো, সময়ও গেল। এটার নাম হইল বিয়া কল নির্যাত। এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পুরুষেরা, তোমাদের নারীরা যদি মসজিদে গিয়া জমাতের নামাজে শামিল হইতে চায় বাধা দিও না। ওখান পাওয়া গেল নি পারমিশন? কিতাব উদ্দিন সাহেব, পারমিশন পাওয়া গেল নি? এক হাদিসে রসুল বলেন, মেয়েদের ঘরের কোনা উত্তম মসজিদ, আর এক হাদিসে রসুল বলেন, মেয়েরা মসজিদে গিয়া জমাতে শামিল হইতে চাইলে বাধা দিও না। বাধা দিও না হাদিসের দ্বারা কিতা গেল? নিষিদ্ধতা প্রমাণ হইল না পারমিশন পাওয়া গেল? রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে রসুলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রসুল যে সময় বলেছিলেন নারীরা মসজিদে গিয়া জমাতে শামিল হইতে চাইলে বাধা দিও না, ওই সময় এখন আর নাই, সময় বদলি গেছে কি? এখনকার সময়ের অবস্থা যদি আল্লাহ রসুল নিজের চোখে দেখতেন, পরিষ্কার ভাষায় নারীদেরকে মসজিদে যাইতে নিষেধ করিয়া দিতেন। যে হাদিসের দ্বারা পারমিশন পাওয়া গেল, এই হাদিসের পারমিশনের মেয়াদ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, এটা আমরা রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1500 বছর পরে যারা দুনিয়াতে বেশি আসলাম, আমরা বেশি বুঝলাম না নবীর বিবি আয়েশা বেশি বুঝছিলেন? নবীর বিবি আয়েশার জমানায় আর নবীর জমানায় 100 বছরের ব্যবধান না 200 বছরের ব্যবধান? 200 বছরের ব্যবধান। 200 বছর আগে নবী বিদায় হয়েছেন, 200 বছর পরে আয়েশা বলেন, এখন যদি নবী দুনিয়াতে থাকতেন মেয়েদেরকে মসজিদে জমাতে যাইতে নিষেধ করিয়া দিতেন, তাহলে নবীর যুগের সমাজটা কেমন ছিল আর আয়েশার যুগের সমাজটা কেমন ছিল, এবার এটা আপনাদের বোঝা দরকার। এক বেটা নয়া মুসলমান হয়েছে, মুসলমান হইয়া ইয়া রসুলের দরবার হয়, হুজুর আমি মুসলমান হইলাম, কলেমা পড়লাম, ইসলাম গ্রহণ করলাম, সারা জীবন যত গুনাহ করছি সব গুনাহ সারিয়া দিলাম, তওবা করিয়া আর কোনো গুনাহ করব না, একটা গুনাহ করতে হবে ভবিষ্যতেও। রসুলে জিজ্ঞেস করেন, একটা গুনাহ করতে হবে ভবিষ্যতে, কোন গুনাহ? কয় জিনার গুনাহ। মুসলমান হওয়ার আগেও জিনা করছি, মুসলমান হওয়ার পরেও জিনা করতে হবে আমার? সাহাবায়ে কেরাম বলেন, এই বেটা বেয়াদব, কার সামনে বইয়া কিতা মাতস, বুঝস্তি গুদা। রসুল সাহাবায়ে কেরামরে বাধা দিলে, এই মিয়া তোমরা কিছু কইও না, বেটা যে তা হওয়ার আমি কইব, ডাক দিলা তুমি আমার কাছে আও। রসুলের কাছে এনে বসাইল, তোমার যে মুসলমান হওয়ার পরেও জিনা তোমার করতেই হবে, তুমি বলো কার সাথে জিনা করবে, অন্য লোকের মা বোনের সাথে না তোমার নিজের মা বোনের সাথে, এটা আগে বলো। অন্য লোকের, আমার নিজের মা বোনের সাথে না অন্য লোকের মা বোনের সাথে। তখন রসুল বলেন তোমার যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করতেই হবে, তাইলে তোমার মা বোনের সাথে অন্য লোকের জিনা করতে দিবে কিনা বলো। কয় না আমার মা বোনের সাথে কোনো বেটার জিনা করতে দিতাম না। রসুল বলেন এটা কোন বিচার, তোমার অন্য লোকের মা বোনের সাথে তোমার জিনা করতে হবে আর তোমার মা বোনের সাথে কোন লোকের জিনা করতে দেবে না কেন? কয় আমার প্রেস্টিজে বাদে আমার মান ইজ্জতে আঘাত লাগে। রাসূল বলেন তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান ইজ্জতে আঘাত লাগে, তুমি যার মা বোনের সাথে জিনা করবা তার মান ইজ্জতে আঘাত লাগে না? তখন এটা তো ঠিক হই বলে এটা ঠিক হইয়া থাকলে তুই কোন বিবেকে কইলে তোর জিনা করা লাগবো? কয় না ওজোর আগে বুঝিয়া খুঁজছি না, ওখানে আপনার কথাই বুঝলাম জিনাও করতাম না। ইনি পরবর্তীকালে বলেন রাসুল যেদিন আমাকে এই কথা বুঝাইছিলেন যে অন্য লোকের মামুনের সাথে জিনা করলে তার মান ইজ্জতে আঘাত হয়, ওই দিন থেকে আমি বুঝেছি যে কোন মেয়ে লোকের সাথে জিনা করলে যেমন তার মান ইজ্জতে আঘাত হয়, কোন মেয়ে লোকের কোন পুরুষ লোকের মামুনের চেহারার দিকে বেফর্দা অবস্থায় তার দিকে কোন নজরে চাইলেও তার মান ইজ্জতে আঘাত হয়। সুতরাং রসুল এই কথা বলার পর থেকে আমি জিন্দেগিতে কোনদিন কোন মেয়ে লোকের দিকে কোন নজরে তাকাইছি না। রসুলের একদিনের ওয়াজে যখন লোকে কোন মেয়ে লোকের মুখের দিকে জীবনে কোনদিন তাকাইতো না, তখন আল্লাহ রসুল বলেছিলেন তোমাদের মা বোনরা যদি মসজিদে গিয়া জমাতে সামিল হইতে চায় তে বাধা দিও না, কারণ বাড়ির থেকে বাড়িয়া মসজিদ পর্যন্ত যে যাইব পথের কোনো বেটায় বেটির ভাই চাইতো না। ওই জমানা আছে রসুলের জমানা। রসুলের ইন্তেকালের পরে আয়েশা বলেন এই জমানা এখন আর নাই। যখন বহুত মানুষ নয়া মুসলমান হয়েছে যারা রসুল রে ভাইছে না, রসুল রে দেখছে না, রসুলের সহবত আইছে না, যত বড় নেয়া হামলওয়ালা হোক বেহর্দা বেটি দেখলে মুখের ভাই আরেকবার চায়। এই অবস্থাটা যদি রসুল দেখতেন পরিষ্কার ভাষায় নিষেধ করে দিতেন সাবধান কোন মেয়ে লোকেরা মসজিদে যেন নমাজ পড়ার জন্য মসজিদে জমাতে যেন না যায়। অবশ্য একটা কথা ঠিক আছে যে আয়েশার জমানাত রসুলের জমানা ঠিক, রসুলের জমানার অবস্থা আয়েশার জমানাত আসিল না বদলি গেছিল বিগড়ি গেছিল, আপনার জমানাত আবার রসুলের জমানার অবস্থাটা ফিরিয়ে আইছে। বর্তমানে আবার রসুলের জমানাটা ফিরিয়ে আইছে, বেটি মসজিদে গেলে বেটির মুখ উদাম থাকলেও রাস্তার কোনো বেটায় বেটির মুখের বাইরে চায় না, তেত আইতো তেত বেটির বাধা দিতাই না। আর যদি মনে হর তোমার বিবি রে তোমার বোন রে তোমার মা রে তোমার যুবতী মেয়ে রে মসজিদ জমাতে সামিল হওয়ার জন্য যাওয়ার পারমিশন দিলে রাস্তার বেটা ফেলে কোন নজরে দেখবো? আল্লাহ রসুল বলেন শৌকের দ্বারা জিনা করে, শৌকের দ্বারা কিতা করে জিনা করে। হাদিস শরীফে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষে ছয় ভাবে জিনা করে, ছয় ভাবে জিনা করে। পয়লা নম্বর জিনা করে চৌকের দ্বারা, এর বাদে দুই নম্বরে মানুষে জিনা করে মুখের দ্বারা, তিন নম্বরে মানুষে জিনা করে কানের দ্বারা, চার নম্বর মানুষে জিনা করে হাতের দ্বারা, পাঁচ নম্বর জিনা করে পায়ের দ্বারা, ছয় নম্বর জিনা করে লজ্জাস্থানের দ্বারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন চৌকের দ্বারা জিনা কিভাবে করে, মুখের দ্বারা জিনা কিভাবে করে, কানের দ্বারা জিনা কিভাবে করে, হাতের দ্বারা জিনা কিভাবে করে, পায়ের দ্বারা জিনা কিভাবে করে? আমরা তো শুধু একটা জানি জিনা করে লজ্জাস্থানের দ্বারা, পায়ের দ্বারা কেমনে জিনা করে, হাতের দ্বারা কেমনে জিনা করে, কানের দ্বারা কেমনে জিনা করে, মুখের দ্বারা কেমনে জিনা করে, চোখের দ্বারা কেমনে জিনা করে? আল্লাহ রসুল বলেন বেটা বেটির দিকে কোন নজরে চায়, এটার মানে হলো ওই বেটির সাথে বেটাই চোখের দ্বারা জিনা করে। আমার বিবি রে আর আমার মেয়ের বেফর্দা করে রাস্তা চাললাম, যত বেটায় রাস্তা আমার মেয়ের মুখের বাই আর আমার বিবির মুখের বাই কোন নজরে চায়, আল্লাহ রসুল বলেন সকল বেটা ফালে তোমার বইনের সাথে আর তোমার মার সাথে আর তোমার বিবির সাথে আর তোমার ভুরির সাথে ফতে ফতে বেটা ফালে জিনা করে, চোখের দ্বারা জিনা করে। বেটায় কইছিল কি কাম করলাম রে ভাই গাজির গীত গাইয়া, বারো আনা রুজি করলাম দেখতে খা খাইয়া। রুজি করল কত? বারো আনার খানি খরচ কত? দেখতে খা লাভ কত? এই মেয়ে লুকরে মসজিদ জমাতো ভাটানির অবস্থায় জয় কি কাম করলাম রে ভাই গাজির গীত গাইয়া, বারো আনা রুজি করলাম দেখতে খা খাইয়া। সব কমলো, সময় নষ্ট হইলো, তেল খরচ, তেল খরচের পয়সাও গেল, অতিরিক্ত কিছু কষ্ট হইল, আর বেটা ভালে চৌকের জিনাও হলো, কি পরিমান লাভ। এবার তো বারো আনা রুজি করছিল দেড় টাকা খাইয়া, আমার তো আনা রুজিও তিন টাকা খরচ, বেটা তো বারো আনা রুজি করছিল দেড় টাকা খাইয়া, আমি রুজি হইছে না আনা রুজি ওই দেড় টাকা খরচ না তিন টাকা খরচ। এই বিবেক, এই বিবেকের অবস্থায় আমরা বর্তমান দুনিয়াতে আছি, কি কারণে আমরা বুঝতে রাজি না। ইয়াদ আছে নি মূল কথা, ফতোখানের দ্বারা জান্নাতের গ্যারান্টি, এক নম্বর ইমান, দুই নম্বর নেক আমল, তিন নম্বর সহি নিয়ত, আর দুই নম্বর চার নম্বর মন গড়া তরিকা। ইমান আমল সহি নিয়ত মন গড়া তরিকা, ইমান আমল সহি নিয়ত মন গড়া তরিকা। কত নম্বর, কোনটাক বলেছে আমার, কত নম্বরটাক বলেছে দেখো আপনারা, কত নম্বরটা সংশোধন কেমনে হইতো, ইমান আমল সহি নিয়ত মন গড়া তরিকা নয় নবীর তরিকা। পুরুষের নমাজের জন্য নবীর তরিকা আলাদা, মেয়ে লোকের নমাজের জন্য নবীর তরিকা আলাদা। কথা বুঝলেন কিনা দেখেন, বুঝলেন কিনা দেখেন। সুতরাং এই চার কাজ যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাআহুম মাশকুরা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, সহি নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে, ওই আয়াত যে আয়াত তিলাওয়াত করেছিলাম সে আয়াতে আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা, এই চার কাজ যারা করবে, এরা পুরুষ হইলেও জান্নাতের গ্যারান্টি পাবে, নারী হইলেও জান্নাতের গ্যারান্টি পাবে। ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়ালানুজ্জিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এদেরকে, এই চার কাজ করনেওয়ালা পুরুষদেরকে, চার কাজ করনেওয়ালা নারীদেরকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব, দুনিয়াতেও আখেরাতেও। চার কাজ করনেওয়ালা পুরুষদেরকেও আল্লাহ পবিত্র জীবন দান করবেন, চার কাজ করনেওয়ালা নারীদেরকেও আল্লাহ পবিত্র জীবন দান করবেন, দুনিয়াতেও আখেরাতেও। পবিত্র জীবনের ব্যাখ্যা আলোচনা করার টাইম এখানে নাই, দুনিয়ার জীবনের পবিত্র জীবন সম্পর্কে সামান্য একটু আবার দিচ্ছি, আদামি নিতে শুনেন। দুনিয়ার জীবনে, দুনিয়াতে পবিত্র জীবনের অর্থ হইল এই সাইর কাজ যারা করবে, দুনিয়ার কোন রকমের বিপদ আপদ বালা মুসিবত রোগ সুখ দুঃখ কষ্ট অভাব অনটনের দ্বারা তার অন্তর কোনদিন হতাশ হবে না। জান্নাতের সুসংবাদে সদা সর্বদা তার অন্তরটা সান্ত্বনায় ভরপুর থাকবে। দুনিয়াতে পবিত্র জীবন, ইমানও যদি অভাব থাকে, সামান্য বিপদ হইলে বয় আরো বেশি ভাইব, আমল যদি ত্রুটি থাকে, সামান্য বিপদ হইলে বয় আরো বেশি ভাইব, সহি নিয়তের মধ্যে যদি অভাব থাকে, সামান্য বিপদ হইলে বয় আরো বেশি ভাইব, সহি নিয়তে যদি অভাব থাকে, সামান্য ব্যবহার হইলে বয় আরো বেশি ভাইব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চার কাজ যারা করবে, এরা সারা দুনিয়ার সবচেয়ে বড় বিপদ হইলেও কোনদিন হতাশ হবে না, এদের অন্তর জান্নাতের সুসংবাদে সদা সর্বদা প্রফুল্ল চিত্ত থাকবে, এদের অন্তর সবসময় সন্তুষ্ট থাকবে। এটার নাম হইল দুনিয়াতে পবিত্র জীবনের ব্যাখ্যা। তরিকতের একটা মশলা আছে, এটা কয় রেজা বিল কাজা, যার অর্থ হইল আল্লাহ আমাকে যে অবস্থায় রাখতে রাজি আমি সেই অবস্থায় থাকতে রাজি। এই কথাটা যার অন্তরে স্থান দিতে পারে, তরিকতের এই এই স্তর যারা হাসিল করতে পারে, এরা দুনিয়ার কোনো বিপদের দ্বারা হতাশ হয় না। এরা সব সময় বুঝতে পারে যে আল্লাহ আমাকে যেটা দিচ্ছেন এর বিনিময়ে আমাকে বিরাট পুরস্কার দিবেন, সুতরাং আমি অসন্তুষ্ট নই, আমি সন্তুষ্ট। বুঝে থাকতে বলেন, অসন্তুষ্ট হইলে মনে শান্তি হয় না, সন্তুষ্ট হইলে মনে শান্তি হয়? এই তুষ্টি, এই সন্তুষ্টি হইল এই চার কাজ করনেওয়ালা মুমিনদের দুনিয়াতে পবিত্র জীবন। আর আখেরাতের পবিত্র জীবন, ইটার বিবরণ তো সারা জীবনে দিয়া শেষ করার উপায়। একটা ঘটনা কই আজকের মতো কথা শেষ করে দিই। এক বাদশার আসিল এক বান্দি, বান্দি আসিল বড় আল্লাহর ইবাদত বন্দেগী করনেওয়ালা, বাদশা হইল বান্দি, যাবে সিলেই তো বান্দি, বাদশারে ভাওয়া তো ধরিয়া কইছে যে আমারে বেসিলেন যদি আপনি, এমন একজন মানুষের কাছে বেসুন যে আমারে নমাজ বন্দেগী করার সুযোগ দেয়। অনুরোধ রক্ষা করলো বাদশায়, বান্দি লইয়া গেল আল্লাহর একজন ওলির কাছে বিক্রি করতো, বলে হুজুর ইবাদত আমি ছিলাম, আমি বলে তাইরে ইবাদত বন্দেগী করার সুযোগ যায় এমন মানুষের কাছে বলে বিক্রি করতাম। তা আমি চিন্তা করছি আপনি সারা তাইরে এই সুযোগ কেউ দিত না, আপনি দয়া করে বান্দিরা কিনি লোকা। তো তানজি গাইন তোমার বান্দির দাম কত? বাসায় কই হুজুর জাসিয়া বেচতাম আইসি, আপনারে জাসিয়া দিতাম আইসি, দাম আমি কইতাম না, আপনি জামনে চাই দিলাউকা। খুব কঠিন হইল না সহজ হইল? আল্লাহওয়ালা দরবেশে কইন তোমার বান্দি যদি আমার কাছে বেচো এটার দাম দিব একটা খাজুরের বিষ, একটা খাজুর না বিষ, একটা খাজুরের বিষ। কয়েকজন আপনি টিকে তাহলে আপনি কি আমার সাথে মস্কারি করেননি? বলে না না মস্কারি করি না, উচিত দামটা কি বেশি কইছি, মনে চাইলে বেশ নাইলে লইয়া যাগি। বাচ্চা কয়েকজন বান দি লইয়া যেতাম না, হয়তো মাগ না দিয়া যাই মুখি, কিন্তু উচিত দামটা কি বেশি কইলে এখন নাই যা বুঝাও কা। তখন দরবেশে কয় হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ফি ইনসাতিন ওয়া সুকুতিন ওয়া যিকরিল্লাহি তাআলা ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে রোজা রাখে, সব রকমের বাজে কথা ছাড়িয়া দিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর এই রোজাদারে যদি তসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, তার একটা সুবহানাল্লাহ করার বদলা আল্লাহ তার জন্য বেহেশতে একটা স্বর্ণের ঘর তৈরি করেন, এবং সেই ঘরের মধ্যে এমন একজন হুরি তৈরি করেন তার বিবি হিসাবে, যার মুখের তুতুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ, যার শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ, যার পেটের ভিতরে পেশাবও নাই পায়খানাও নাই, যার দুর্গন্ধযুক্ত ঘাম বাহির হয় না, এই রকম পবিত্র একটা বিবি, এই রকম একটা পবিত্র নারী আমি বেহেশতের মধ্যে পাই, স্বর্ণের একটা ঘর পাই। একবার সুবহানাল্লাহ কইলে, একবার সুবহানাল্লাহ কইতে আমার এত পরিশ্রম লাগবে না, তোর লাগে একটা খাজুরের বীজ জোগাড় করতে যত পরিশ্রম লাগবে। বুঝে থাকলে বলেন বেহেস্তের বিবিরাও পবিত্র না পবিত্র? আর দুনিয়ার বেটিন তিনটা না ফাঁকের গাঁটটি ফেটের ভিতরে, একটা পায়খানার গাঁটটি তার ফেটের ভিতরে, একটা ফেসাবের গাঁটটি তার ফেটের ভিতরে, একটা ফসা রক্তের গাঁটটি তার ফেটের ফেটের ভিতরে, মুখের থুতুর মধ্যে দুর্গন্ধ, শরীরের গামের মধ্যে দুর্গন্ধ, ইটার লাগি ফাগল হইয়া না আছে নমাজ, না আছে রোজা, না আছে আবাদত, না আছে বন্দেগি, পবিত্র জিন্দগি বাদ দিয়া নাপাক জিন্দগি লইয়া বর্তমান দুনিয়ার মুসলমান পাগল। আর আল্লাহ বলেন সাইর কাম করো, দুনিয়াতেও হইবাই পবিত্র জিন্দেগি, আখেরাতেও হইবাই পবিত্র জিন্দেগি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দুনিয়া আখেরাতে পবিত্র জিন্দেগি হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওরে রে, আরে এখন কথা রইছে বাকি, আমি ফরি লিখলাম, আজানই গো সময় মতো ইনশাআল্লাহ নামাজ দিব কয়েক মিনিটের মধ্যে। এইসব কথা আপনার জানার বুঝার হুনার দরকার নেই না? দরকার নাই, খে জানাইবা খে বুঝাইবা, যেন আলিম না হেন না, যেন আলিম হেন আলিম, তা আলিম তৈয়ার হইন কই মাদ্রাসাত? আপনার বাচ্চা দিলে না না দিলে? দিলে, বাচ্চা মাদ্রাসাত দিলে আলিম তৈয়ার হওয়ার ব্যবস্থা করলা, বাচ্চারে ফরানির লাগি যে খরচ লাগবো, মাদ্রাসার খরচ বহন করার লাগি, এটা তো সহযোগিতা করা লাগবো। আপনারা কেন আপনার বাচ্চা নিয়ে যাতে জাহান্নামে নিয়ে যাইতে না পারে, যাতে আপনার বাচ্চা নিয়ে জাহান্নাম থেকে রক্ষা করা যায়, আর গোটা সমাজে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য একদল আলিম যাতে আপনাদের মধ্যে তৈয়ার হয়। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে কর্মহরিয়া আলিম কতদিন আনতে চাই? আমরা তো চাই আপনার আলিমে আপনার হাম করতা আমরা না আইলে যাতে চলে, এটা আমার মনের কথাটা কইলাম। মনে করেন না যেন আমার সাথে আয় আপনার সাথে, মনের সাথে হাজার বার বোঝাফড়া করি, কিদার লাগি যাও, এই বদ্দিন পরিবেশে তারা আছে, বেহর্দা পরিবেশে তারা আছে, নাফাক পরিবেশে তারা আছে, গান্দা পরিবেশে তারা আছে। যদি মাঝে মাঝে আলিমুল আমার আনাগুনা হয়, আলিমুল আমার সংশ্রব হয় কোরআন হাদিসের কিছু কথা শুনে, চেষ্টা করবে জাহান্নাম থেকে বাঁচার, চেষ্টা করবে জান্নাতে যাওয়ার, ওই পথ দেখাবার স্বার্থে আসি। সুতরাং কর্জা করা আলিম দিয়া আপনারা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখা সহজ।